নূরুল ইসলাম উরিপুরি দামান বরকাতুহুম। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার তাফসীর থেকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুন। হযরতকে এখন তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। এর পূর্বে আমি আবেদন জানাবো যে সমস্ত ভাইরা বসে আছেন, আপনারা একটু সামনে এগিয়ে বসবেন, যাতে পিছনে যে সমস্ত ভাইরা আসছেন তাদের বসার একটু সুযোগ হয়ে যায়। আল্লাহ আপনাদের যাচাই খেয়াল দান করবেন। প্লিজ আমরা একটু সামনে এগিয়ে বসি, এগিয়ে বসি প্লিজ, কাজ করে যান প্লিজ। খাদেম ভাইদের প্রতি অনুরোধ, যদি এখানে জায়গা ফুল হয়ে যায় তাহলে মানুষদেরকে কষ্ট না দিয়ে আপনারা একটু প্লিজ, যাতে করে বাইরে এবং ফার্স্ট ফ্লোরে তারা বসতে পারেন, আপনারা একটু এ ব্যাপারে একটু খেয়াল রাখবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام মোহতরম হাজিরিন, পবিত্র কালাম থেকে সূরায়ে ত্বহা এর 7 নম্বর আয়াত তিলাওয়াত করা হল। এই আয়াতে আল্লাহ বলেন, আসমানগুলিতে এবং জমিনে যা কিছু আছে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এবং পাতাল পুরীতে যা কিছু আছে, এক কথায় আল্লাহর গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এই জগতে এমন একটা দুলার কণাও নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন জন্তু নাই যার মালিক আল্লাহ নন। আল্লাহ গোটা সৃষ্ট জগতের সবকিছুর মালিক। কিন্তু আমরা মালিককে না চিনার কারণে, মালিক না বুঝার কারণে অনেক সময় নিজেদেরকে নিজেরা মালিক মনে করি। আসলে জগতে একমাত্র আল্লাহ হইলেন মালিক, আর বাকি সবগুলি আল্লাহর গুলাম। আল্লাহ মালিক আর সবকিছু আল্লাহর গুলাম। আমরা অনেক সময় নিজেদেরকে গুলাম মনে করতে পারি না, নিজেদেরকে মালিক মনে করি। এই ভুলের কারণে দুনিয়ার জীবনে মানুষের যত কষ্ট, যত বিপদ আপদ আসে, আখেরাতের জীবনে যত শাস্তি, যত আজাব আসবে, একটা মাত্র ভুলের কারণেই আসবে। সেটা হইল, তুমি গুলাম হইয়া তোমার নিজেকে তুমি মালিক মনে করলা কেন? তুমি তো মালিক না, তুমি তো গুলাম। আমরা কোথায় নিজেকে গুলাম মনে না করে নিজেকে নিজে মালিক মনে করি, এটা বুঝার জন্য প্রথমে বুঝা দরকার মালিক কাকে বলে। মালিক এমন ব্যক্তিকে বলে যে ব্যক্তি যার মালিক হইল তাকে সে যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করার অধিকার রাখে। এখানে আর কারো কোনো আপত্তি করার অধিকার নাই যে এই জিনিসটা তুমি এইভাবে ব্যবহার করলে কেন। যেমন ধরেন, আমরা মনে করি আমার গায়ের জামার মালিক আমি, আসলে মালিক না। একটু সময়ের জন্য ধরেন আমি মনে করি আমার গায়ের জামার মালিক আমি, এই জামাটা আমি কখন ব্যবহার করব কখন করব না, কিভাবে ব্যবহার করব কিভাবে করব না, কিভাবে জামাটাকে সাজাইব কিভাবে সাজাইব না, এই ব্যাপারে অন্য কোন লোকের ইনফরমেশন দেওয়ার অধিকার আছে না একমাত্র আমার অধিকার? একমাত্র আমার অধিকার। আমার গায়ের জামা আমি যখন ইচ্ছা গায়ে দিব, যখন ইচ্ছা দেব না। আমার গায়ের জামা আমি যেভাবে ইচ্ছা গায়ে দিব সেভাবে ইচ্ছা সেভাবে দিব। আমার গায়ের জামা আমি কিভাবে সাজাইব সেটা আমার ব্যাপার, কারো অধিকার নাই আমাকে এই কথা বলার যে তুমি এই জামাটা এখন গায়ে দিলা কেন, এটা আমার, আমি এর মালিক, আমি যখন মনে যাই তখন গায়ে দিই। তাহলে কোনো ব্যক্তি যার মালিক হয় ওইটাকে ব্যবহার করার বেলায় তার ষোলো আনা অধিকার থাকে। যে কোনো কাজে ব্যবহার করুক, যে কোনো ভাবে ব্যবহার করুক, অন্য কারো তাতে আপত্তি করার কোন অধিকার থাকে না, এর নাম হইল মালিক। এখন আল্লাহ যদি আমার মালিক হইয়া থাকে আর আমি যদি আল্লাহর গুলাম হইয়া থাকি, তাহলে আমার যেভাবে মনে চায় আমি সেভাবে চলব, না মালিক যেভাবে নির্দেশ করেন সেইভাবে চলব? এবার বলেন তো, দুনিয়াতে মালিক চিনে কত জনে? মালিকের নির্দেশ মতো কতজন চলে? সে তো নিজেরে নিজের মালিক মনে করে, আমার যেভাবে মনে চায় সেভাবে চলব। আমার চলাফেরার মধ্যে আবার বিধিনিষেধ আরোপ করার অধিকার কার? দুনিয়ার বেশিরভাগ গুলামেরা মানুষের মধ্যে, বেশিরভাগ গুলামেরা মালিক চিনে না, মালিককে মালিক মনে করে না, নিজেকে মালিক মনে করে। এই ভুলের কারণে দুনিয়ার জীবনে যত অশান্তি হয় তাও একই ভুলের কারণে, আখেরাতের জীবনে যত শাস্তি হবে সব একই ভুলের কারণে। তুমি গুলাম হইয়া তোমার নিজেকে নিজে মালিক মনে করলা কেন? আমরা যে মনে করি আমার গায়ের জামার মালিক আমি, আমার ঘরের মালিক আমি, আমার বাড়ির মালিক আমি, আমার সম্পদের মালিক আমি, এটা আসল মালিক না, মালিকের একটা নমুনা মাত্র। আমার সম্পদ যদি আমি ধ্বংস করে দেই, আমার বাড়িঘর যদি আমি পুড়ে ফেলি, আমার গায়ের জামা যদি আমি কেটে টুকরা টুকরা করে ফেলি, দুনিয়ার কোন মানুষের বাধা দেওয়ার অধিকার না থাকলেও কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কিনা, তাহলে আমার ইচ্ছা মতো ব্যবহার করার অধিকার রইল কোথায়? সুতরাং মানুষ কোন সম্পত্তিরও মালিক হতে পারে না, মানুষ বাড়িঘরেরও মালিক হতে পারে না, মানুষ নিজের গায়ের জামারও মালিক হতে পারে না। আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে। বলেন তো, আমাদের সম্পত্তি, আমাদের বাড়িঘর, আমাদের ধন সম্পদ, আমাদের জামা কাপড় আসমান জমিনের বাইরে আছে না আসমান জমিনের ভিতরে আছে? আল্লাহ বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলির মালিক আমি আল্লাহ। এজন্যই হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে একটা আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে না, ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে, এক জায়গায়। মুফাসসিরিন কেরাম লিখেছেন, রাসূল যে বলেছেন হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে 50,000 বছর। কতদিন? 50,000 বছর। এক জায়গায় যে দাঁড়াইয়া থাকবে 50,000 বছর, জায়গার পরিমাণ কত? কতটুকু জায়গায় একজন মানুষ দাঁড়াইবে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একটা মানুষ দুই পায়ে দাঁড়াইতে তার দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা হয়, দুই পায়ের তালুর নিচে কি পরিমাণ জায়গা হয়? 6 হাত, 3 হাত, তা 1 হাত না, মাত্র আদাত, আদাত, এক পায়ের তালুর নিচে আদাত আর এক পায়ের তালুর নিচে আদাত, বস, এর বেশি জায়গাই পাওয়া যাবে না হাসরের মাঠে দাঁড়াইবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, ওই দিনের পরিমাণ হবে দুনিয়ার বৎসরের হিসাবে 50,000 বৎসরের সমান। কিয়ামতের দিন হবে দুনিয়ার 50,000 বৎসরের সমান। এই 50,000 বৎসর পরিমাণ সময় হাসরের মাঠে দাঁড়াইয়া থাকতে হবে, আল্লাহ রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে না পারে। সমস্ত মানুষকে হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব না, 5টা প্রশ্ন না করা পর্যন্ত সে নড়াচড়া করতে পারবে না, ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। প্রথম প্রশ্ন, আন উমারি ফিমা আফনা, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? এবার বলেন, আমাদের জীবনের মালিক আমরা, আমার জীবনের মালিক আমি হয়ে থাকলে আল্লাহর কাছে আমার জীবন কোন কাজে কাটাইলাম জবাব দিতে হবে কেন? রাসূলের হাদিসের অংশটা বুঝে থাকলে বলুন, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ, এই প্রশ্নের জবাব হাসরের মাঠে আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে দিতে হবে কিনা? তাহলে আমার জীবনের মালিক কে? জীবন কোন কাজে কাটাও? হালাল কাজে কাটাও না হারাম কাজে কাটাও? আমার গুলামিতে জীবন কাটাও না তোমার মনের গুলামিতে জীবন কাটাও? হাসরের মাঠে আল্লাহর দরবারে প্রথম নম্বর প্রশ্নের জবাবে বলতে হবে। তারপরে আল্লাহর রাসূল বলেন, 2 নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে, وعن شبابه فيما افناه যৌবন কালে কি করেছ, যৌবন কালটা কোন কাজে বিলীন করেছ? তাহলে এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এবার আমার যৌবনের মালিক কে? তাহলে আমার ইচ্ছা মতো যৌবন কাটাইলে হবে না মালিকের কাছে জবাব দিতে হবে? এবার বুঝে থাকলে বলেন কতজন মালিক চিনে, মালিক চিনে কতজন? সবাই তো নিজেরে নিজে মালিক মনে করে। তিন নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত মাল কামাই করেছ, হালাল মাল কামাই করছ না হারাম কামাই করছ? তাহলে আমার মালের মালিক আমি, আমি মালিক হয়ে থাকলে আরেক মালিকের কাছে জবাব দিতে হবে কেন? মালিক কি তারে বলে যে যে জিনিসের মালিক এই জিনিসের ব্যাপারে আরেকজনের কাছে জবাব দিতে হবে, এটার নাম মালিক? আমার মালের মালিক তো আমি না, মালের মালিক তো আল্লাহ। আমরা যে নিজেদেরকে নিজেরা বাড়ির মালিক, ঘরের মালিক, সম্পত্তির মালিক, জামা কাপড়ের মালিক, এগুলির মালিক যে বলি, মালিকের সামান্য একটু নমুনা পাওয়া যায়, আসল মালিক নয়। কি নমুনা পাওয়া যায়? আমার বাড়িতে আমি কিভাবে ঘর বানাইব না বানাইব সেটা আমার অধিকার। আমার জামা আমি কিভাবে গায়ে দিব না দিব সেটা আমার অধিকার। অন্য কোন মানুষে এখানে বাধা দেওয়ার অধিকার নাই এই হিসাবে, কিন্তু অন্য কোন মানুষে বাধা দিবার অধিকার না থাকলেও মূল মালিকের অধিকার আছে। মূল মালিকে কি বলে? মূল মালিকে বলে তোমার গায়ের জামা আমার বিধান মতেই ব্যবহার করতে হবে, আমার নবীর তরিকা মতেই ব্যবহার করতে হবে। মালিকের বিধান হইল যদি তুমি পুরুষ হইয়া থাকো তাহলে নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকে এমন জামা তোমার পরতেই হবে বরফ। মালিকের নির্দেশ আমার ইচ্ছা মতো জামা পরব না মালিকের হুকুম মতো? আমি পুরুষ হয়ে থাকলে মালিকে কি হুকুম করে, হাফ প্যান্ট ফিন্দাস রাস্তায় ঘোরাফেরা করো না হাঁটু পর্যন্ত ডাকতেই হবে? হাঁটু পর্যন্ত ডাকতেই হবে। আমি যদি বলি প্যান্ট টাইটা আমার, আমি কি হাঁটুর নিচ পর্যন্ত পরব না রান পর্যন্ত পরব সেটা আমার অধিকার? তাইলে তুমি তো গুলাম স্বীকার করতেছ না, তুমি তো মনিব স্বীকার করতেছ, তোমার মালিক ছিল নাই তুমি এখন। আর যদি মেয়ে লোক হইয়া থাকে তাহলে নামাজে তিন অঙ্গ ছাড়া সমস্ত শরীর ডাকতেই হবে। তুমি পুরুষ হইয়া থাকলে নাভির থেকে হাঁটু পর্যন্ত ডাকা ফরজ, এর ভিতরের কোন অংশ খোলা থাকে এমন জামা তুমি পরতে পারো না। সুতরাং জামার মালিক আমি না, জামার মালিক আল্লাহ। যদি তুমি নারী হইয়া থাকো তাহলে তিন অঙ্গ ছাড়া সমস্ত শরীর ডাকে এমন পোশাক পরতেই হবে। তিন অঙ্গ কি কি? মুখমণ্ডল, হাতের পাঞ্জা, পায়ের পাতা। নামাজের মধ্যে এই তিন অঙ্গ খোলা থাকলেও মেয়ে লোকের নামাজ হবে। পুরুষের সামনে ভিন্ন, পুরুষের সামনে যে পুরুষের সাথে নারীর পর্দা ফরজ, এই পুরুষের সামনে নারীর শরীরের কি পরিমাণ অংশ ডাকতে হবে? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার শরীরের যে অংশ দেখলে যে কোনো যুবক পুরুষের মনে লোভ লালসা জাগে আবার দেখতে চায়, যে অংশ দেখলে যুবকের মনে লোভ জাগে আবার দেখার জন্য এটা খোলা রাখা যাবে। যুবতী নারীর শরীরের যে অংশ দেখলে যুবকের মনে আরো দেখার লোভ জাগে এইটা পুরুষের সামনে খোলা যাবে না। কথা বুঝে থাকলে আপনারা বলেন যুবতী নারীর হাতের পাঞ্জা দেখলে যুবকের মনে বেশি লোভ জাগে আবার দেখার, মাথার চুল দেখলে বেশি লোভ লাগে আবার দেখার, মাথা দেখলে বেশি লোভ লাগে আবার দেখার, না মুখ দেখলে বেশি লোভ লাগে আবার দেখার? যে অংশ দেখলে বেশি লোভ লাগে না এটা ডাকলাম, আর যে অংশ বেশি লোভের সাথে দেখে সেটা খুলে দিলাম, আমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? তাহলে মুখ খোলা জায়েজ আছে মেয়ে লোকের নামাজে, পুরুষের সামনে না নামাজে? নামাজে মেয়ে লোকের তিন অঙ্গ খোলা জায়েজ আছে নামাজে, মুখমণ্ডল, হাতের পাঞ্জা, পায়ের পাতা। তফসিরের কিতাবে একটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার, দেখছেন তুমি একটা মেয়েকে বিয়া করার জন্য প্রস্তাব দিলা, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন যে মেয়েকে বিয়ার জন্য প্রস্তাব দিছ, সুযোগ থাকলে বিয়ার আগে সেই মেয়েটাকে তোমার চয়েস হয় কিনা দেখে নাও, আগের থেকে চয়েস করে বিয়া করলে পরের জীবনটা বেশি আনন্দের হবে, আর আগের থেকে চয়েস না দেখে বিয়া করলে দেখার পরে যদি চয়েস না হয় তে পরের জীবনটা দুঃখের হবে। কাজেই রাসুলের তরিকা মতে তুমি যেই মেয়েটাকে বিয়া করার জন্য প্রস্তাব দিয়েছ, এই মেয়েটাকে তুমি যদি দেখার জন্য যাও, মেয়েটা যদি বলে তুমি আমার পা দেখে নাও, আমার হাত দেখে নাও, আমার মাথা দেখে নাও, আমার মাথার চুল দেখে নাও, মুখ দেখাবো না, বিয়া করবে কিনা বলো? কেন করবে না? যেটা কম সুন্দর এটা দেখায়, যেটা বেশি সুন্দর এটা দেখায় না, কেন বিয়া করলাম? বিয়া করতে গেলে দেখি বুঝো কোনটা কম সুন্দর আর কোনটা বেশি সুন্দর। আর আল্লাহ যে কোরআনে বলছেন মেয়ে লোকের শরীরের সমস্ত সুন্দর পুরুষের সামনে দেখে রাখতে হবে, আল্লাহর সেই বিধান গেল কোথায়? তাইলে বোঝা গেল আমার মালিক আমি না, আমার পোশাকের মালিক আমি না। পুরুষ হয়ে থাকলে মানুষের সামনে যাওয়ার সময় নাভির থেকে হাঁটু পর্যন্ত ডাকা আমার জন্য ফরজ, ডাকে না এমন পোশাক পরতে পারবো না, কারণ আমি মালিক না, আমি গোলাম, আমার মালিককে যেভাবে বলে সেইভাবেই আমার পোশাক পরতে হবে। আমি মেয়ে হয়ে থাকলে আমার মালিককে যেভাবে হুকুম করে সেইভাবেই আমাকে পোশাক পরতে হবে, আমার যেভাবে মনে চায় সেভাবে পরলে হবে না, আমি মালিক না, আমি দাস, আমি গোলাম। এই জন্য আদিস সদিব আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে চার নম্বর প্রশ্ন হবে, আগের তিনটা কি মনে আছে? এক নম্বর দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ, দুই নম্বর যৌবন কালে কি করেছ, সুতরাং আমার যৌবনের মালিক কে? কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে যৌবন কালে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান মনে করে যৌবন কালে মস্তানি করে কাটাই, এবাদত বন্দেগি কিছু করতে হইলে বুড়া কালে করব, যে শয়তানের সবচেয়ে বড় দুখা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে সাত দল মানুষ ছায়া পাইবে, যারা ছায়া পাইবে তারাই নাজাত পাইবে, যারা ছায়া পাইবে না তারা নাজাত পাইবে। হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে সাত দল মানুষ ছায়া পাইবে, এর মধ্যে এক দল সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কাল থেকে যারা আল্লাহর গোলামি করে। আদিস শরীফে আল্লাহ রাসূল এই কথাটা বেঠিক কইছেন? রাসূল কোন কথা বেঠিক বলেন? রাসূল বলেন যৌবন কাল থেকে যদি আল্লাহর গোলামি করো তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাইবে হাসরের মাঠে, আর আরশের ছায়ার নিচে যারা ছায়া পাইবে তারাই জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যায়। বুঝে থাকলে বলেন এবাদতের সময় কখন হয়, বুড়া হইলে পরে না যৌবন কালে? যৌবন কালে। বরং তফসিরের কিতাবে লেখা আছে যৌবন কাল থেকে যারা আল্লাহর গোলামি করেছিল, বৃদ্ধ হওয়ার কারণে যদি সঠিকভাবে করতে নাও পারে, তবুও সঠিকভাবে করার সওয়াব পাইতে থাকবে। যৌবনকালে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ত, বৃদ্ধ হওয়ার কারণে ঘর থেকে বের হয়ে মসজিদে নামাজের জন্য যাইতে কষ্ট হয়, এই জন্য ঘরে একা একা নামাজ পড়ে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, যতদিন পর্যন্ত এই বুড়া লোকটা একা একা ঘরে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ার সওয়াব পাইবে। কেন? যৌবনকালে ডিউটি ঠিক মতে করেছিল। বুঝে থাকলে বলেন তো, এবাদতের সময় কোনটা? এবাদতের সময় বার্ধক্যের সময়, এবাদতের সময় না, এবাদতের সময় হইল যৌবনকাল। এক নম্বর প্রশ্ন হবে, তোমার দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? দুই নম্বর প্রশ্ন হবে, যৌবন কালে কি করেছ? তিন নম্বর প্রশ্ন হবে, মাল কামাই করেছ দুনিয়ার জীবনে যত মাল, হালাল উপায়ে কামাই করেছ না হারাম উপায়ে কামাই করেছ? কত নম্বর গেল? চার নম্বরে প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত মাল উপার্জন করেছিলে, এইগুলি হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ? বলেন তো, বর্তমান দুনিয়ার কোন মুসলমান হারাম কাজে কোন মাল খরচ করে? মুদেও না। অনেক মুসলমান এমন আছে, হারাম উপায়ে মাল উপার্জন করতে করতে আর হারাম কাজে মাল খরচ করতে করতে এত বড় বদভ্যাস হয়েছে, এই কামাই যে হারাম এটা বুঝেই না, এই কাজে খরচ করা যে হারাম এটা এখন আর বুঝেই না, হালাল কি আর হারাম কি বুঝেই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মানুষ যখন গুনাহ করে, হারাম কাজ করে, তার অন্তরের মধ্যে যে ঈমান আছে, ঈমান কোথায় থাকে? অন্তরে। কি আলোচনা পরে হবে, ঈমান অন্তরে কিভাবে থাকে, আট নম্বর আয়াতের তফসিরে আলোচনা হবে, ঈমান অন্তরে থাকে এবং কিভাবে থাকে, অন্তরে ঈমান কিভাবে থাকে। মানুষ যখন কোন হারাম কাজ করে, কোন গুনাহ করে, তখন তার অন্তরে যে ঈমান আছে, ঈমানের মধ্যে একটা কালো দাগ পড়ে। যখন আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ, আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে। নবী রসুলের আমলে, নবী রসুলের মুখ থেকে, নবী রসুলের অবর্তমানে হক্কানি উলামায়ে কেরামের মুখ থেকে যখন শুনে গুনানিয়া মরলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, সেই জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আল্লাহ অতীতের গুনার জন্য আমি মাপ চাই, লজ্জিত হইলাম, কথা দিলাম ভবিষ্যতে আর কোনদিন গুনাহ করব না, কাপড়ের মধ্যে ময়লা লাগলে, ধুলাই করলে যেমন কাপড় পরিষ্কার হইয়া যায়, গুনাগার এইভাবে আল্লাহর কাছে তওবা করলে তার অন্তরের ইমানের কালো দাগ পরিষ্কার হইয়া যায়। অন্তরের ইমানটা হইল একটা সাদা কাপড়ের মতো, একটা গুনা করলেই একটা কালো দাগ পরে, আর একটা গুনা করলে আরেকটা কালো দাগ পরে, আর একটা গুনা করলে আরেকটা কালো দাগ পরে। তওবা করে ফেললে দাগগুলি মুছে যায়, ইমান আবার পরিষ্কার হইয়া যায়। কিন্তু যারা জীবনভর গুনাহ করতে থাকে, তওবা করার কোন দরকারই মনে করে, দাগ পড়তে পড়তে পড়তে পড়তে যখন তার মধ্যে আর সাদা বলতে কোন রঙই থাকে না, সুলো আনাটা কালো হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়। কথা বুঝলে আমরা টের পাব, আমাদের অন্তরের, কার অন্তরের ইমান কি পরিমাণ সাদা আর কি পরিমাণ কালো টের পাব। যদি আমি মনে করি যে আমি প্রতিদিন অগণিত গুনাহ করি, কোনদিন তওবা করি না, এলে বুঝতে হবে আমার অন্তরের ইমানটা পরিষ্কার না ময়লা। কি পরিমাণ ময়লা? যদি যতক্ষণ পর্যন্ত আমি মনে করব যে আমি গুনাহ করতেছি, মালিকের দরবারে অপরাধ করতেছি, আমি প্রত্যেক দিন সুদের কারবার করতেছি, মালিকের দরবারে অপরাধ করতেছি, প্রত্যেক দিন ঘুষের কারবার করতেছি, মালিকের দরবারে অপরাধ করতেছি, প্রত্যেক দিন মিথ্যা কথা বলতেছি, মালিকের দরবারে অপরাধ করতেছি, এই এই মনোভাবটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন বুঝতে হবে অন্তরের ইমানের কিছু অংশ এখনো সাদা আছে, কিছু অংশ এখনো সাদা। যেদিন বলবে হালাল হারাম বুঝি না, আমার মনে যা চায় তা আমি করতে চাই, সুদ খাইলে কেন হারাম হবে, ঘুষ খাইলে হারাম হবে মানি না, মদের ব্যবসা করলে হারাম হবে আমি বিশ্বাস করি না, এতদিন পর্যন্ত যতদিন গুনাহ করে নিজেরে অপরাধ অপরাধী মনে করছে ততদিন পর্যন্ত ইমান কিছু না কিছু অন্তরে ছিল। যেদিন গুনাহ করে তো করে, আবার গুনারে গুনাহ স্বীকার করে না, পরিষ্কার হয়ে গেল তোমার অন্তর থেকে ইমান চিরতরে বিদায় হয়ে গেছে। কথা বুঝতে পারেন আপনারা? যত গুনাহ করুক মুসলমান, যদি গুনার কারণে নিজেকে নিজে মালিকের দরবারে অপরাধী মনে করে, অনেক কালো দাগ পড়েছে তার ইমানের মধ্যে গুনার, কিন্তু ইমানের কিছু না কিছু এখনো বাকি আছে। যখন গুনাকে আর গুনাহ মনে করবে না, তখন আল্লাহ বলেন ওয়ামান আহাতাত বিহি খাতিয়াতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যার অন্তরকে গুনার কালো দাগে গ্রাস করে ফেলে আর সাদা রঙের লেশ মাত্র বাকি থাকে না, তখন এই লোকটা হালালকে হালাল মানে না, হারামকে হারাম মানে না, আল্লাহর বিধানকে আল্লাহর মানার মতো যোগ্য মনে করে না, নিজেকে আল্লাহর গুলাম মনে করে না, আল্লাহকে নিজের মালিক মনে করে না, তার অন্তরে ইমানের লেশ মাত্র থাকে না, সে চিরকালের জন্য জাহান্নামের শাস্তির যোগ্য হইয়া যায়। কাজেই আমার যৌবন কালের মালিক আমি নই, যৌবন সম্পর্কে হাসরের মাঠে জবাবদিহি করতে হবে। আমার উপার্জিত মালের মালিক আমি নই, মাল যে উপার্জন করলাম হালাল করলাম না হারাম করলাম আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার উপার্জিত মাল কোন কাজে খরচ করলাম আল্লাহর কাছে জবাব দিতে হবে, এর নাম হইল মালিক। আমার জীবনের মালিক আমি না আল্লাহ, আমার যৌবনের মালিক আমি না আল্লাহ, আমার মালের মালিক আমি না আল্লাহ। আমরা যে মালিক মনে করি, মালিকের একটু নমুনা পাওয়া যায়, কি নমুনা, আমার বাড়িতে আমি কিভাবে ঘর বানাবো সেটা আমার ব্যাপার, অন্য কোন মানুষ বাধা দেওয়ার অধিকার নাই, আল্লাহর অধিকার নাই। তাহলে আমি ঠিকই মালিক না মালিকের একটু নমুনা মাত্র, মালিকের একটু নমুনা ভাইয়া আসল মালিক মনে করি অবশ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার সাত নম্বর আয়াতে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান গুলিতে যা কিছু আছে, জমিন গুলিতে যা কিছু আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ, সবগুলির মালিক আল্লাহ। এখন মালিকের জিনিস আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে, ব্যবহারের পারমিশন পাইয়া আমরা মালিক সাজিয়া বসি, নিজের নিজে মালিক মনে করি, বুঝে থাকলে বলেন আমার হায়াত এর মালিক আমি না আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমার জীবনের মালিক আমি নই আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমার যৌবনের মালিক আমি নই আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমার সম্পদের মালিক আমি নই আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমার বাড়িঘরের মালিক আমি নই আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমার গায়ের জামা আমার পকেটের পয়সার মালিক আমি নই আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছেন। এই জন্য আল্লাহর মালিকানার জিনিস তুমি মালিকের বিধান মতে ব্যবহার করেছ না নিজের ইচ্ছা মতে ব্যবহার করেছ, আল্লাহ রসুল বলেন কাল হাসরের মাঠে 50,000 বৎসর পর্যন্ত ঠাই জায়গায় দাঁড়িয়ে থেকে জবাব দিতে হবে, মালিকের দেওয়া জিনিসগুলি তুমি মালিকের ইচ্ছা মতো ব্যবহার করেছ না তোমার ইচ্ছা মতো ব্যবহার করেছ। কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলেন আমরা সবাই কি মালিকের দেওয়া আমানতগুলি মালিকের বিধান মতোই ব্যবহার করি না অনেকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করি? যারা যারা মালিকের দেওয়া আমানত নিজের ইচ্ছা মতো ব্যবহার করি, এরা কতটুকু মালিককে ভ্যালু দিলাম? আমার কাছে আমার মালিকের ভ্যালু কত? আমার জীবন আমি যেভাবে ইচ্ছা কাটাই, আমার যৌবনকে আমি যেভাবে ইচ্ছা উপভোগ করি, আমার মাল আমি যেভাবে মনে চায় কামাই করি, আমার মাল আমি যে কোনো কাজে খরচ করি, কাজেই আমার কাছে আমার মালিকের কোনো ভ্যালু নাই, আমার কাছে আমার মালিকের কোনো দাম নাই। আমি আমার চাল চলনের দ্বারা আমি কথা বুঝাতে চাই যে আমার মালিক কেউ নাই, আমি ওই অনেক কিছুর মালিক। মালিক না চিনার কারণে মানুষ যে সমস্ত অপরাধ করে, এই সমস্ত অপরাধের শাস্তি দুনিয়াতেও ভোগ করে, আখেরাতেও ভোগ করে। পাঁচ নম্বর প্রশ্ন হবে হাশরের মাঠে, আল্লাহর হুকুম আল্লাহর রসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ, তার মধ্যে কি পরিমাণ আমল করেছ? জানলে না যান, আমল করলে না যা, আমল করলে না যা। বর্তমান সমাজে অনেক মুসলমান আছে যাদের জানার কোন অভাব নাই, অভাব শুধু মানার। জানার অভাব আছে এমন মুসলমান খুব কমই আছে। পাঁচ বেলার নামাজ পড়া ফরজ, না পড়লে জাহান্নামে যাবে, কোন মুসলমানে জানে না? সবাই জানে, পড়ে কতজন? সুদের কারবার হারাম, করলে জাহান্নামে যাইতে হবে, জানে না কে? সবাই জানে, কিন্তু মানে কে? ঘুষের কারবার হারাম, মদের কারবার হারাম, গাঞ্জার কারবার হারাম, জানে না কে? সবাই জানে। বুঝে থাকলে বলুন, জানার অভাব না মানার অভাব? মানার অভাব। হাসরের মাঠে পাঁচ নম্বর সর্বশেষ প্রশ্ন হবে, জানার ব্যাপার নয়, মানার ব্যাপার। জানছো অনেক কিছু, মানছো কি পরিমাণ সেটার হিসাব দাও। হাসরের মাঠের প্রশ্নোত্তরের দ্বারা আমরা কোন কথাটা বুঝতে পারলাম, আমার এই জীবনের কোন কিছুর মালিক আমি না সবকিছুর মালিক আল্লাহ? আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ অন্য আয়াতে বলেন, কুল্লুল্লাহু কানিতুন, আমি সবকিছুর মালিক এবং আমার অধীনস্থ সব কিছু আমার গুলামি করে, আমার আনুগত্য করে। আসমানে আমার গুলামি করে, বিন্দু মাত্র ব্যতিক্রম করে না। জমিনে আমার গুলামি করে, বিন্দু মাত্র ব্যতিক্রম করে না। গ্রহ নক্ষত্র আমার গুলামি করে, চন্দ্র সূর্য আমার গুলামি করে, এমনকি প্রতিটি গাছ আমার গুলামি করে, প্রতিটি গাছের পাতা আমার গুলামি করে, প্রতিটি দুলার কণা আমার গুলামি করে, বিন্দু মাত্র ব্যতিক্রম করে না। ব্যতিক্রম করে দুই দল, আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে আল্লাহর সৃষ্টি একটা দুইটা না অগণিত? এই অগণিত সৃষ্টির সবগুলি মালিক চিনে, প্রত্যেকটা দুলার কণায় মালিক চিনে। এ কারণে দুলার কণাও কোনদিন মালিকের নাফরমানি করে না। আকাশের সূর্যে মালিক চিনে, এই জন্য সূর্য কোনদিন মালিকের অবাধ্য চলে না। চন্দ্রও মালিক চিনে, এই জন্য চন্দ্র কোনদিন মালিকের অবাধ্য চলে না। প্রতিটি গাছে মালিক চিনে, এই জন্য কোন গাছ কোনদিন মালিকের অবাধ্য চলে না। প্রতিটি হায়ওয়ান জানোয়ার পর্যন্ত মালিক চিনে, এই জন্য হায়ওয়ান জানোয়ারও কোনদিন মালিকের অবাধ্য চলে না। প্রত্যেক ফিরিস্তা মালিক চিনে, এই জন্য ফিরিস্তা কোনদিন মালিকের অবাধ্য চলে না। কিন্তু দুইটা জাতি মালিক চিনে না, না চিনিয়া মালিকের অবাধ্য চলে। কটা জাতি? একটা জাতির নাম মানুষ আর একটা জাতির নাম জিন। মানব দানব দুই জাতি। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সমস্ত মখলুকাত, সমস্ত সৃষ্ট মালিককে মালিক হিসাবে চিনে, মালিককে মালিক হিসাবে মানে, নিজেকে মালিকের গুলাম মনে করে এবং প্রতিটি মুহূর্তে মুহূর্তে যথাযথভাবে মালিকের গুলামি করে। আল্লাহ একায়েতে বলেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আমার গোটা সৃষ্ট জগতে এমন একটি পদার্থ নাই যে আমার পবিত্রতা বর্ণনা করে না, যে আমার তসবি পড়ে না, যে আমার জিকির করে না, যে আমার গোলামি করে না। কিন্তু তোমরা বুঝতে পারো না দুলার কোনা আমার গোলামি কিভাবে করে, তোমরা বুঝতে পারো না সূর্য আমার গোলামি কিভাবে করে, তোমরা বুঝতে পারো না চন্দ্র আমার গোলামি কিভাবে করে, তোমরা বুঝতে পারো না প্রতিটি গাছ প্রতিটি গাছের পাতা আমার গোলামি কিভাবে করে। মুফাসসিরিন কেরাম লিখেছেন প্রত্যেকটা গাছে আল্লাহর গোলামি কিভাবে করে। এটা মানুষে বোঝার মতো একটা সহজ ব্যবস্থা হইল। আল্লাহ এক একটা গাছ সৃষ্টি করেছেন, এক এক রকমের ফল অথবা এক এক রকমের ফুল দেওয়ার জন্য। আম গাছকে আম ফল দেওয়ার হুকুম করেছেন, এই জন্য আম গাছ কোনোদিন জাম দেয় না। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি। আল্লাহ আঙ্গুর গাছকে হুকুম করেছেন আঙ্গুর ধরার জন্য, আঙ্গুর গাছে কোনোদিন তেঁতুল ধরে না, কার গোলামি করে? আল্লাহর গোলামি। যদি আঙ্গুর গাছে কোনোদিন জাম ধরত, কোনোদিন তেঁতুল ধরত, কোনোদিন আমরা ধরত, তাহলে প্রমাণ হইতো গাছে আল্লাহর গোলামি করে না, মালিক চিনে না। আল্লাহ বলেন গাছে মালিক চিনে এবং অনন্ত চিরকাল পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রতিটি গাছে আমার গোলামি করবে। যেই গাছকে যেই ফল দেওয়ার হুকুম করেছি, এই গাছ এই ফল ছাড়া ভিন্ন ফল কোনোদিন দেবে না। যেই গাছকে যেই ফুল দেওয়ার হুকুম করেছি, এই গাছ এই ফুল ছাড়া অন্য ফুল কোনোদিন দেবে না। কারণ গাছ আমি আমি মালিককে চিনে এবং গাছ যথাযথভাবে সারা জীবনভর আমি মালিকের গোলামি করে। বুঝে থাকলে বলুন তো, গাছে মালিকের গোলামি করেনি, মালিক চিনে নি, চিনে গাছে মালিক চিনে মালিকের গোলামি করে। প্রতিটি দুলার কোনায় মালিক চিনে মালিকের গোলামি করে। আকাশের চন্দ্র সূর্য মালিক চিনে মালিকের গোলামি করে। কিন্তু দুই জাতি মালিক চিনতে চায় না, চিনার পরেও মালিকের গোলামি করতে চায় না, মানব আর দানব। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানব এবং দানব, কটা জাতি? অধিকাংশ মানব এবং দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, ধুলার কণার জন্য নয়। গাছের জন্য জাহান্নাম বানাই নাই, মাছের জন্য জাহান্নাম বানাই নাই, হায়ওয়ান জানোয়ারের জন্য জাহান্নাম বানাই নাই, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের জন্য জাহান্নাম বানাই নাই। দুইটা জাতির জন্য জাহান্নাম বানাইছি, মানব আর দানব। এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন, মানব দানব ছাড়া আর কোনো কিছুর জন্য আল্লাহ জাহান্নাম বানাইলেন না কেন? মালিক চিনে এবং তার গোলামিও কিছু কম করে, ঠিকভাবে করে, ব্যতিক্রম করে, কত জাতি? এই জন্য আল্লাহ বলেন দুই জাতির জন্য জাহান্নাম বানাইছি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি জান্নাত জাহান্নামের কথা আসমান জমিনের কাছে পেশ করেছি, পাহাড় পর্বতের কাছে পেশ করেছি। এরা জাহান্নামকে এত ভয় পাওয়া পায়, যে দায়িত্ব গ্রহণ করলে পালন করতে না পারলে জাহান্নামে যাইতে হবে সেই দায়িত্ব গ্রহণ করার সাহস পর্যন্ত করে নাই। আয়াতের ব্যাখ্যাটা একটু পরে বুঝলে পরিষ্কার ভাবে বুঝে আসবে, এর আগে একটু পূর্ব কথা আমরা বুঝে নিই। দুই জাতি আল্লাহর অবৈধ চলে, মালিক সিনেলা মালিকের অবৈধ চলে, এই ক্ষমতা দিলেন কেন? সূর্যকে আল্লাহর অবৈধ চলার ক্ষমতাই দিচ্ছেন না, যে হুকুম করেছেন সেই হুকুম মানতে বাধ্য করে দিয়েছেন। চন্দ্রকে আল্লাহ যে আদেশ করেন সেই আদেশ মানতে বাধ্য করে দিয়েছেন, ব্যতিক্রম করার ক্ষমতাই নাই। গ্রহ নক্ষত্রকে আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করতে বাধ্য করে দিয়েছেন, ব্যতিক্রম করার ক্ষমতাই নাই। কাঁঠাল গাছকে কাঁঠাল ফল দিতে আদেশ করেছেন, কাঁঠাল ছাড়া অন্য ফল দেওয়ার ক্ষমতাই নাই। মানুষ এবং জিন দুই জাতিকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন, আর কাউকে ক্ষমতাই দেন নাই। যে হুকুম করেন সেই হুকুম পালন করতে বাধ্য করে দেন। দুই জাতিকে আল্লাহ যে হুকুম করেন সেই হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দান করেছেন। কোন কোন জাতি আগে আমরা বুঝে নেই, এই দুই জাতিকে লঙ্ঘন করার ক্ষমতা দিলেন কেন? আমাকে যদি সূর্যের মতো বাধ্য করে দিতেন তাহলে তো আমি লঙ্ঘন করতাম না, জাহান্নামি হইতাম না। আমাকে যদি যত আদেশ করেছেন সবগুলি পালন করার জন্য আসমান জমিন চন্দ্র সূর্যের মতো বাধ্য করে দিতেন তাহলে আমি লঙ্ঘন করতাম না, জাহান্নামে শাস্তির যোগ্য হইতাম না। আমাকে লঙ্ঘন করার ক্ষমতা দিলেন কেন? আল্লাহ বলেন লঙ্ঘন করার ক্ষমতা দিছি তোমাকে একতরফা ভাবে নয়, তোমার সাথে আলাপ আলোচনা করে বুঝাফড়া করে কথাবার্তার মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে চুক্তির মাধ্যমে তোমাকে লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছে। সেই চুক্তিটা কি? এই চুক্তির বিবরণ দিয়ে আল্লাহ বলেন আমি আসমানগুলিকে বলেছিলাম হে আসমানগুলি হালাল হারামের বিধান পালন করার মতো একটা দায়িত্ব তোমাদেরকে দিতে চাই, যদি দায়িত্ব গ্রহণ করো আর পালন করো তাইলে তোমাদেরকে জান্নাতের সুখ শান্তি বুক করতে দেব, আর দায়িত্ব গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো তাহলে তোমাদেরকে জাহান্নামের শাস্তি বুক করতে হবে। আসমানগুলি আল্লাহর কাছে জবাব দিল হে আল্লাহ যে দায়িত্ব নিলে পালন করলে তো জান্নাত পাওয়া যায় কিন্তু লঙ্ঘন করলে জাহান্নামে যেতে হবে, এত বড় কঠিন দায়িত্ব গ্রহণ করার সাহস আমাদের নাই। দায়িত্বটা কি? হালাল আরামের বিধান পালন করার দায়িত্ব। আল্লাহ বলেন জমিনকেও আমি প্রস্তাব করেছি, জমিন সাহস করে নাই গ্রহণ করতে। আল্লাহ বলেন পাহাড় পর্বতকে আমি প্রস্তাব করেছি, পাহাড় পর্বত সাহস করে নাই গ্রহণ করতে। হালাল আরামের বিধান পালন করার দায়িত্ব গ্রহণ করবে, পালন করলে জান্নাতে যাবে আর লঙ্ঘন করলে জাহান্নামে যাবে, এটা মামুলি দায়িত্ব না, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আসমান গ্রহণ করেনি, জমিন গ্রহণ করেনি, পাহাড় পর্বত গ্রহণ করেনি। আল্লাহ বলেন সর্বশেষে আমি মানুষকে বলেছি আমার হালাল হারামের বিধান পালন করার দায়িত্বটা তোমাদেরকে দিতে চাই, যদি গ্রহণ করো আর পালন করো জান্নাতের সুখ শান্তি তোমাদেরকে চিরকাল বুক করতে দেব। হালাল হারামের বিধান পালনের দায়িত্ব গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো তাহলে জাহান্নামের শাস্তি বুক করতে হবে। একই প্রস্তাব আসমানগুলির কাছে যেই প্রস্তাব দিয়েছিলেন, জমিনগুলির কাছে যেই প্রস্তাব দিয়েছিলেন, পাহাড় পর্বতের কাছে যেই প্রস্তাব দিয়েছিলেন, শেষ পর্যন্ত মানুষের কাছে একই প্রস্তাব দিলেন। তারা কি বলেছিল? গ্রহণ করার মতো সাহস নাই। মানুষের কাছে যখন প্রস্তাব দিলেন মানুষে গ্রহণ করতে চাই নাও বলল না, গ্রহণ করলামও বলল না। মানুষ বলল হে আল্লাহ তোমার হালাল হারামের বিধান পালনের দায়িত্ব গ্রহণ করলাম কি না তার পতা পরে বলবো, এর আগে তোমার কাছে জানতে চাই যে তোমার দেওয়া হালাল হারামের বিধান পালনের দায়িত্ব যদি আমরা গ্রহণ করি তাহলে পালন করার ক্ষমতা তুমি আমাদেরকে দিবে কিনা আগে বলো। আল্লাহ বলেন আমার হালাল হারামের বিধান পালনের দায়িত্ব যদি তোমরা গ্রহণ করো পালন করার ক্ষমতাও দিব লঙ্ঘন করার ক্ষমতাও দিব। তখন মানুষগুলি আল্লাহকে বলল হে আল্লাহ যে দায়িত্ব পালন করলে জান্নাতে যাবে আর লঙ্ঘন করলে জাহান্নামে যাবে সেই দায়িত্ব আমাদের গ্রহণ না করারও কোনো কারণ নাই, আর গ্রহণ করার পরে লঙ্ঘন করারও কোনো কারণ নাই। আমরা কথা দিলাম, দায়িত্ব গ্রহণ করলাম, পালন করব, লঙ্ঘন করব না। এইভাবে আমার সাথে পরিষ্কার কথাবার্তা আলোচনার মাধ্যমে, কন্টাক্টের মাধ্যমে মানুষ জাতি আমার কাছ থেকে দায়িত্বটা গ্রহণ করেছে। বলতে পারেন আমার তো মনে নাই এই কন্টাক্ট আল্লাহর সাথে কোনদিন করছিল, এইটা বলতে পারে। এই প্রশ্নের জবাব পরে পাইবে। ছয় মাসের সময় ভূমিষ্ঠ হওয়ার ছয় মাস পরে যে মায়ের কুলে বসে মায়ের স্তনের দুধ পান করেছিলেন সেই কথাটাও কি মনে আছে? মনে আছে? এই পৃথিবীতে আসার পরের ঘটনাই যদি আপনার মনে রইল না, পৃথিবীতে আসার হাজার হাজার বছরের আগের ঘটনা মনে থাকবে কিভাবে? মায়ের কুলে বসে আমি শিশুকালে দুধ পান করেছিলাম আমার মনে নাই, মায়ের কথায় বিশ্বাস করি না কি বলেন? না, বিশ্বাস বিশ্বাস হয় না, মায়ের কথায় বিশ্বাস করি না। দুনিয়াতে আসার পরে যেই কথা ভুলে গিয়েছিলাম মায়ের কথায় বিশ্বাস করি, দুনিয়াতে আসার আগের যেই ঘটনা ভুলে গেলাম সেই ঘটনা আল্লাহর কথায় বিশ্বাস করতে পারবো না কেন? কথা বুঝলেন কিনা দেখেন। তাহলে আমার যেহেতু মনে নাই মায়ের কুলে বসে দুধ পান করেছিলাম এই জন্য ঘটনা মিথ্যা, নাকি মনে না থাকলেও সত্য? তাহলে আমার যেহেতু মনে নাই আমি আল্লাহর সাথে চুক্তি করেছিলাম হালাল হারামের বিধান পালনের জন্য, মনে নাই এই জন্য ঘটনা মিথ্যা না সত্য? আল্লাহ স্মরণ করাইয়া দেওয়ার জন্য লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন যে তোমরা আমার কাছে আলাপ সালাপ করিয়া কথাবার্তার মাধ্যমে চুক্তি করিয়া হালাল হারামের বিধান পালনের দায়িত্ব গ্রহণ করেছ। এবার প্রশ্ন, এই দায়িত্বটা যে আল্লাহ আমাদেরকে দিলেন হালাল হারামের বিধান পালন করতে চাইলে সেই ক্ষমতাও আল্লাহ আমাকে দিবেন, লঙ্ঘন করতে চাইলে সেই ক্ষমতাও আল্লাহ আমাকে দিবেন। আমাকে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে চাইলেও ক্ষমতা দিবেন, না ফরিয়া সময় কাটাইতে চাইলেও ক্ষমতা দিবেন। আমাকে আদেশ করছেন রোজা রাখার জন্য, রোজা রাখতে চাইলেও ক্ষমতা দিবেন, না রাখিয়া সারাদিন ভর খানা পিনা করতে চাইলেও আল্লাহ ক্ষমতা দিবেন। এই উল্টা ভাল্টা দুই ক্ষমতা মানে দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে এই প্রশ্নের জবাব বলেছেন। এই উল্টা পাল্টা দুই ক্ষমতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন এরপরে ফিরিস্তা গাছপালা জীবজন্তু কাউকে এই উল্টা পাল্টা দুই ক্ষমতা দিছি না, উল্টা পাল্টা দুই ক্ষমতা তোমাদের মতো মানুষ জাতিকে দিয়েছি একটা বিশেষ কারণে। সেই কারণটা হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। যেমন এক আয়াতে আল্লাহ বলেন ويستخلفكم في الارض فينظر كيف تعملون, হে মানুষেরা এক দলের পর আরেক দল করে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠান তোমাদের আমল পরীক্ষা করার জন্য। অন্য আয়াতে বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে তোমাদের জন্য একটা সীমিত জীবন দিয়েছেন, জীবন শেষে মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন। কেন আল্লাহ সীমিত জীবন দিয়া পাঠাইলেন দুনিয়াতে? আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এবার বলেন সূর্যের মতো চন্দ্রের মতো ফিরিস্তার মতো গাছপালার মতো আমাকে যে কাজের আদেশ করছেন সেই কাজ করতে যদি বাধ্য করে দিতেন, বিপরীতটা করার ক্ষমতাই যদি না দিতেন, তাইলে কি পরীক্ষা হইতো? তাহলে আমাদেরকে যে কাজের আদেশ করেছেন সেই কাজের বিপরীত করার, আমাদেরকে গুলাম বানাইছেন গুলামি না করার ক্ষমতা দিলেন কেন? পরিষ্কার হইল কিনা প্রশ্নের জবাব? পরীক্ষা করার জন্য। এখানে আরেকটা জটিল প্রশ্ন আছে, শিক্ষক ছাত্রদের লেখাপড়া করাবার পরে পরীক্ষা করে লেখাপড়া শিখলো কিনা, এই তো পরীক্ষা। সঠিকভাবে ছাত্র লেখাপড়া শিখলো কিনা এটা উস্তাদের শতকরা একশো ভাগ জানা নাই, এই জন্য পরীক্ষার মাধ্যমে জানতে চায় যে তুমি আমার পড়াগুলি শিখছো কিনা। দুনিয়াতে আসলে পরে কোন মানুষ আল্লাহর হুকুম পালন করবে আর কোন মানুষ লঙ্ঘন করবে, মানুষকে দুনিয়াতে পাঠাবার আগে কি আল্লাহর জানা ছিল না? শতকরা 99 ভাগ, 100 ভাগ। তাহলে যিনি আমার ফলাফল আগেই জানেন, তিনি আবার আমাকে পরীক্ষা করবেন কি? পরীক্ষা তো ওই লোকে করে যে পরীক্ষার্থীর ফলাফল আগে জানে না, পরীক্ষার মাধ্যমে ফলাফল জানতে চায়। আল্লাহ তো আমাদের ফলাফল আগেই জানেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কেন? প্রশ্নের জবাব, মানুষ যদি পরীক্ষক হইয়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষা করে, পরীক্ষক পরীক্ষার্থীর ফলাফল যোগ্যতা জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষক হইয়া মানুষকে পরীক্ষা করেন ফলাফল জানার জন্য নয়, ফলাফল জানাবার জন্য। এই মানুষের পরীক্ষায় আর আল্লাহর পরীক্ষায় এই হইল বেশ। মানুষ পরীক্ষা করে পরীক্ষার্থীর যোগ্যতা জানতে চায়, আর আল্লাহ মানুষকে পরীক্ষা করেন তোমার যোগ্যতা তোমাকে জানাইতে চাই, তোমার আমলের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়াতে আমল যদি তোমার ভালো হয়, মরণ কালে মরণ তোমার ভালো হবে, পরকালে হাসর তোমার ভালো হবে। দুনিয়ার আমল যদি তোমার খারাপ হয় আর তওবা না করো, মরণ কালে মরণ খারাপ হবে, পরকালে হাসর খারাপ হবে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিজেদের আমলের দ্বারা যেন আমরা জেনে নিতে পারি আমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, এই জন্য আমাদেরকে আল্লাহর গুলামি করার এবং না করার উল্টা পাল্টা দুইটা ক্ষমতা দিয়া দুনিয়াতে পাঠান। এখানে আমার পরীক্ষা হবে আমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য, আমার আমলের দ্বারা আমি নিজে নিজেই যেন জেনে নিতে পারি। এই সুযোগটা দেওয়ার জন্য এই পরীক্ষা যেহেতু চন্দ্র সূর্যের নাই, এই জন্য চন্দ্র সূর্যের আল্লাহর বিধান লঙ্ঘন করার কোন ক্ষমতাই নাই। এই পরীক্ষা যেহেতু আসমানের জীবনে নাই, এই জন্য আসমানের আল্লাহর বিধান লঙ্ঘন করার কোন ক্ষমতাই নাই। এই পরীক্ষা যেহেতু কোন গাছের নাই, এই জন্য গাছে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোন ক্ষমতাই নাই। এই পরীক্ষা যেহেতু কোন জীব জানোয়ারের নাই, এই জন্য জীব জানোয়ারে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোন ক্ষমতাই নাই। এই পরীক্ষা কোন ফিরিস্তার জীবনে নাই, এই জন্য ফিরিস্তা আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোন ক্ষমতাই নাই। এই এই পরীক্ষা সাগরের জীবনে নাই, এই জন্য সাগর আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোন ক্ষমতাই নাই। পরীক্ষাটা আছে মানুষের জীবনে, এই জন্য মানুষকে আল্লাহ আদেশ নিষেধ দিয়া বিধান দিয়া পালন করার ক্ষমতা দান করেছেন, লঙ্ঘন করার ক্ষমতা দান করেছেন। আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু আল্লাহর গোলামি করে, কিন্তু মানুষে লঙ্ঘন করে। অন্য কিছু লঙ্ঘন করে না কেন, লঙ্ঘন করার ক্ষমতাই নাই। মানুষ লঙ্ঘন করে কেন, লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এবার বলুন কেন দিলেন? পরীক্ষা করার, পরীক্ষাটা এমন ভাবে হবে হাসরের মাঠে হাতে নাতে পরীক্ষার ফল আল্লাহ দেখা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরা। হাসরের মাঠে পাপিষ্টরা নিজেদের পাপ অস্বীকার করতে থাকবে, বলবে আমি কোনো পাপ করি, কারণ মনে মনে জানে যে আমি তো পরীক্ষা ফেল করছি। এই জন্য হাসরের মাঠে দামা চাপা দেওয়ার চেষ্টা করবে, বলবে আমি কোনো পাপ করি। আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, তার মনে মনে জানা থাকবে সে যে অবাধ্য কাজকর্ম করেছিল দুনিয়াতে, সে যে আমার গোলামি করে নাই তার মনে থাকবে, কিন্তু অস্বীকার করবে হাসরের মাঠে। কেন? আমাকে ফাঁকি দেওয়ার জন্য। আল্লাহকেও ফাঁকি দেওয়া যায়। মুফাসসিরিন কেরাম লিখেছেন, হাসরের মাঠে আল্লাহ পাপিষ্টদেরকে যখন জিজ্ঞাসা করবেন, তোমরা দুনিয়াতে আমার অবাধ্য হইয়া জীবন যাপন করলা কেন, দুনিয়াতে পাপ করতে করতে জীবন কাটাইলা কেন বলো, এরা বলবে আমরা কোনো পাপ করি। আল্লাহ আগের আয়াতে কি বলছেন? বুলিয়া যাইবে এই জন্য অস্বীকার করবে, না স্মরণ থাকা সত্ত্বেও অস্বীকার করবে? স্মরণ থাকা সত্ত্বেও অস্বীকার করবে, আল্লাহরে ফাঁকি দিত। আল্লাহকে যে ফাঁকি দিতে পারবে না, এই জন্য আল্লাহ ব্যবস্থা নিবে। কি ব্যবস্থা? যখন হসরের মাঠে পাপিষ্টরা বলবে আমরা দুনিয়ার জীবনে কোনো পাপ করি নাই, মনে মনে জানে সব পাপ করছে, কিন্তু রেহাই পাওয়ার জন্য আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য যখন বলবে কোনো পাপ করি নাই, তখন আল্লাহ হাসরের মাঠে তিন ভাবে প্রমাণ করবেন পাপ করত। যখন অস্বীকার করবে কোনো পাপ করি নাই, তখন আল্লাহ হাসরের মাঠে কত ভাবে প্রমাণ করবেন? তিন ভাবে। এর মধ্যে একটা হইল আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিনকে আল্লাহ আদেশ করবেন তোর কোন অংশে আমার এই পাপিষ্ঠ বান্দা কোন দিন কোন পাপ করছে বল, জমিন বলে দেবে। কথা বুঝে আসছে কিনা? জমিনের কোন অংশে আমরা কোনদিন কোন পাপ করি, যদি অপরাধ স্বীকার করি না, নিজেকে নিজে সংশোধন করি না, আর এই অবস্থায় মরে যায়, আর হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করেন পাপ কেন করেছিলে বল, যদি বলি করছি না, জমিন বলে দিবে আমার এই অংশে অমুক দিন ওই পাপ করছস, আমার ওই অংশে অমুক দিন ওই পাপ করছস, আমার সেই অংশে আরেক দিন ওই পাপ করছস। জমিনের সাক্ষীর দ্বারা হাসরের মাঠে প্রকাশ হয়ে যাবে তুমি পাপ করেছ। এলো একটা সিস্টেম। আর একটা সিস্টেম আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বলবে আমি কোনো পাপ করি নাই, তার মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব, বাক শক্তি বন্ধ করে দেব, কথা বলার ক্ষমতা থাকবে না। হাতকে জিজ্ঞেস করব তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, হাত হাতের পাপের কথা বলে দেবে। পাকে জিজ্ঞেস করব তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, পা পায়ের পাপের কথা বলে দেবে। চক্ষুকে জিজ্ঞেস করব তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, চোখ চোখের পাপের কথা বলে দেবে। কানকে জিজ্ঞেস করব তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, কান কানের পাপের কথা বলে দেবে। এক কথায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে তার পাপের বিরুদ্ধে। কত কত নম্বর পদ্ধতি গেল? দুই নম্বর। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন তখন আবার তার বাক শক্তি ফিরিয়ে দেওয়া হবে, আবার তার মুখে কথা বলার ক্ষমতা দেওয়া হবে, আবার মুখে কথা বলার ক্ষমতা ফিরত হইয়া হাতরে জিজ্ঞেস করব ওরে হাত আমি জাহান্নামে গেলে তো তুই আমার সাথে যাইবি, আমি যদি ফাঁকিবাজি খুঁড়িয়া জাহান্নাম থেকে রক্ষা পাইতে পারি তো তুইও রক্ষা পাইবি, আমি মিথ্যা কথা বললাম আল্লাহর কাছে তুই সত্য কথা ফাঁকি দিলে কেন? কথা বুঝতেছেন? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবে তোরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, এরা জবাব দিবে এই পাপিষ্ঠ, আমরা নিজেদের জীবনকে বিফল মনে করতেছি তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হইয়া, তোর উপর আল্লাহর লানত, তুই সারা জীবন ভর আল্লাহর দেওয়া ক্ষমতা পাইয়া সত্য কথা বলার পথ ছাড়িয়া মিথ্যা কথা বলছস, আর আজকে জীবনের প্রথমবারের মতো আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিচ্ছেন, মাত্র জীবনের প্রথমবারের মতোই কথা বলার ক্ষমতা পাইয়া তোর মতো পাপিষ্টের মতো আমরা মিথ্যা বলতে পারি না। আর একটা পদ্ধতি আল্লাহ হাসরের মাঠে পাপিষ্টদের পাপ প্রমাণ করবেন, সেটা হইল দুই কান্দে প্রত্যেকটা মানুষের দুই কান্দে দুইজন ফিরিস্তা বসানো আছে। ডান কান্দের ফিরিস্তার ডিউটি হইল যত সওয়াবের কাজ করে সবগুলি লিপিবদ্ধ করে রাখা, বাম কান্দের ফিরিস্তার ডিউটি হইল যত গুনার কাজ করে সবগুলি লিপিবদ্ধ করে রাখা। আমরা আধুনিক বিশ্বে, বর্তমান আধুনিক দুনিয়াতে যে সমস্ত যান্ত্রিক আবিষ্কার হয়েছে এর মধ্যে বিভিন্ন রকমের রেকর্ডার, এর রেকর্ডার যন্ত্র আবিষ্কার হয়েছে। কোন রেকর্ডারের মধ্যে কথা রেকর্ড করা যায়, কোনটার মধ্যে কাজ রেকর্ড করা যায়, এই রেকর্ডারের ফিতার মধ্যে কথা বা কাজগুলি এমনিই দেখা যায় না, কিন্তু সিস্টেম করলে পরে, প্রসেসিং করলে পরে কথাও শোনা যায় কাজও দেখা যায়। এই বৈজ্ঞানিক আবিষ্কার আমাদেরকে সহজ করে দিয়েছে পরকালের অবস্থাটা বোঝার। দুই কান্দের ফিরিস্তা আমার সারা জিন্দেগীর সমস্ত কার্যকলাপ রেকর্ড করতেছে। যখন পাপিষ্ঠ বলবে আমি কোনো পাপ করি নাই, বাম কান্ধের ফিরিস্তার সারা জীবনের রেকর্ড তার সামনে তুলে ধরা হবে। আপনারা এখানে যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা ভিডিও রেকর্ড করা হয়, আর বৈঠক শেষ হওয়ার পরে যদি এই ভিডিও রেকর্ডটা চালু করে দেওয়া হয়, কে কোন সময় কি করলেন, কোন দিকে কিভাবে তাকাইলেন, কোন দিকে ফিরলেন, কোন দিকে বসলেন, একটু ব্যতিক্রম ভাবে দেখা যাবে না হুবহু? মানুষের আবিষ্কৃত যন্ত্রের দ্বারা যদি মানুষের কার্যকলাপ হুবহু পুনরাবৃত্তি করা যায়, আল্লাহর নিয়োজিত ফিরিস্তার লেখা ফিরিস্তার রেকর্ডের দ্বারা সারা জীবনের সমস্ত পাপ হুবহু দেখা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাম কান্ধের ফিরিস্তার লিপিবদ্ধ রেকর্ড তার সামনে তুলে ধরবেন। সে ডান হাত বাড়াইবে রেকর্ড হাতে নিয়ে দেখতে যে কি দেখি রেকর্ডে কি আছে। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার ডান হাতটা গাড়ের সাথে বেঁধে দিবে, আর ডান হাত বাড়াইতে পারবে না। তারপরে তার বাম হাত বুক ছিদ্র করে বুকের ভিতরে ঢুকাইয়া পিঠ ছিদ্র করে পিছন দিক দিয়া বাইর করিয়া ওইখানে তার আমলনামাটা দেওয়া হবে। আমলনামা বাম হাতে পিছন দিকে গেল আর চেহারা সামান দিকে রইল, দেখবে কিভাবে গার মসকাইয়া ভাঙ্গিয়া তার চেহারা পিছন দিক দিয়া নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ফরিয়া দেখ তোর আমলনামা, তুই পাপ করছিলে কি না করছিলে না। এই হাসরের মাঠের এই অবস্থার ঘটনাটা একটু ঘটনা আপনাদেরকে এই জন্য শোনাইলাম যাতে আমরা বুঝতে পারি যে কোন পাপিষ্ট আল্লাহর কাছে যেন এই কথা বলতে না পারে যে আমি তো বুঝলাম না কোন অপরাধে আমি জাহান্নামের শাস্তির যোগ্য হইলাম। এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়া যে বিধিবিধান দিয়েছেন তা পালন করার ক্ষমতা দিয়েছেন, লঙ্ঘন করার ক্ষমতা দিয়েছেন। কে পালন করবে কে লঙ্ঘন করবে আল্লাহ তো আগেই জানেন। তাইলে পরীক্ষা কি করবেন, আল্লাহ নিজে জানার জন্য না আমাদেরকে জানাবার জন্য? আমাদেরকে জানাবার জন্য। তোমার আমলের দ্বারা তুমি বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই জন্য আপনারা যদি মনে করেন যে আল্লাহ যেহেতু আগেই জানেন ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে, আল্লাহ যেহেতু আগেই জানেন নমরুদ দুনিয়াতে আসলে কি করবে, আল্লাহ যেহেতু আগেই জানেন কারুন হামান সাদ্দাদ আবু জাহাল আবু লাহাব দুনিয়াতে আসলে কি করবে, আল্লাহ আগেই জানেন সাহাবায়ে কেরাম দুনিয়াতে আসলে কি করবেন, কাজী আল্লাহ আবার আমাদেরকে পাঠাইয়া পরীক্ষা করবেন কেন? পাঠাইবার আগেই আল্লাহর জানা মতে সাহাবায়ে কেরামদেরকে ওলিয়াউলিয়াদেরকে নবী রসুলদেরকে মুমিন মুসলমানদেরকে জান্নাতে দিয়া দিলে আর পাপিষ্টের দলদের দুনিয়াতে না পাঠাইয়াই জাহান্নামে দিয়া দিলে এত দীর্ঘ দুনিয়ার জীবনের সময়টা খামোখা নষ্ট করতে হইত না। এরম প্রশ্ন অনেকের মনে থাকে, পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, পরীক্ষার বলা হল তো আল্লাহ আগে জানেন ফেরাউন দুনিয়াতে আসে না ফরমানি করবে, দুনিয়াতে না ফাটাইয়াই ফেরাউনকে জাহান্নামে দিয়া দিলে, নমরুদ দুনিয়াতে আসলে আল্লাহর না ফরমানি করবে আল্লাহ আগে জানতেন, না ফাটাইয়া জাহান্নামে দিয়া দিলেই তো চলতো, দুনিয়াতে পাঠাইয়াই দীর্ঘ সময় নষ্ট করার কি দরকার ছিল? এই প্রশ্ন যদি মনে জাগে আরেকটা ঘটনা শুনুন তফসিরের হাদিসে। সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নবীর উম্মতেরা বেঈমানি করেছে, নবীর ঈমানে নাই, নবীর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এই বেঈমানদেরকে আল্লাহ হাশরের মাঠে যখন জিজ্ঞেস করবেন তোমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করলে কেন, তোমাদেরকে ঈমানের দাওয়াতে দাওয়াত দেওয়ার জন্য কি কোন নবী দুনিয়াতে যান নাই? আল্লাহ রসুল বলেন, এরা বলবে মা আতা না মিন নাজির, কিসের ইমানের দাওয়াত দিবে নবীরা, নবী নামে কোন মানুষ দুনিয়াতে যায় নাই আমরা পাই নাই। কেমন সত্য বলল মনে করেন আপনারা? কিন্তু চিন্তা করে দেখেন কাল হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া যারা এরকম মিথ্যা বলবে এরা দুনিয়াতে আপনাদের সাথে কেমন সত্য বলবে। এটা হইল বুঝার মতো চিন্তা করার মতো ব্যাপার। যখন এরা বলবে মা আতা না মিন নাজির, বিশেষ করে বুখারী শরীফের হাদিসে হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদের ঘটনা বর্ণনা করা হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে আল্লাহর দাওয়াত দিয়েছেন, বলেন তো কতদিন? ঈমান আনছে মাত্র 40 লোক, 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। আল্লাহ নূহ আলাইহিসসালামকে ওহির মাধ্যমে জানাইয়া দিলেন এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোন মানুষ ঈমান আনবে না। এই কথাটা জানাইয়া দেওয়ার পরে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين دجارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আপনি যেহেতু জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার আর কোন মানুষ কোনদিন ঈমান আনবে না, কাজে এই বেঈমানদেরকে আরো কিছুদিন বাঁচাইয়া রাখলে এরা যাদেরকে জন্ম দিবে তাদেরকেও বেঈমান বানাইবে, কাজেই নেক্সট জেনারেশনকে যেন আর বেঈমান বানাইতে না পারে, ভবিষ্যৎ প্রজন্মকে বেঈমানির হাত থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে ধ্বংস করে দিন। ইসলাম দোয়া করলেন, বলেন তো ইচ্ছা বদুয়া হইল, এরা জেনে শুনেই জাহান্নামের পথ ছাড়বে না, যারা এদের ঘরে জন্মগ্রহণ করবে তাদের তো কোনো পাপ নাই, ওদেরকে যেন আর জাহান্নামী বানাইতে না পারে, এদের ভবিষ্যৎ সন্তানদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে স্বাধীনভাবে জাহান্নামে যেতে দিন। বদুয়া নয়, এদের আওলাদের জন্য নেক দোয়া, এদের নেক্সট জেনারেশনের জন্য নেক দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, হুকুম দিলেন জাহাজ বানাও, কত বড় জাহাজ, যে জাহাজের মধ্যে তুমি আর তোমার 40 জন অনুসারী আর সব রকমের জীব জন্তুর এক জোড়া, কি পরিমাণ জীব জন্তু আল্লাহ জগতে আছে মনে করেন, এই সব রকমের জীব জন্তুর একটা পুরুষ একটা নারী আর তুমি আর তোমার 40 জন অনুসারী জায়গা হয় এই রকম বিশাল এক জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া জুড়ে বন্যা দিলেন, বন্যা দিয়া সবগুলির ধ্বংস করে দিলেন, বাঁচল মাত্র কতজন, 40 জন। এই 40 জন ছাড়া বাকি রাজারা এই বন্যা গজবের পানিতে বন্যার পানিতে না কানি চুপানি খাইয়া মরলো, এদেরকে আল্লাহ আসরের মাঠে জিজ্ঞাসা করবেন বেঈমান অবস্থায় মরলা কেন, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী দুনিয়াতে যান নাই, এরা বলবো না তো কোন নবী ঈমানের দাওয়াতের জন্য দুনিয়াতে গেলে আমরা বেঈমান হইয়া মরতাম না, দেখেন কেমন সত্য কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে বলেন, নূহ আলাইহিস সালাম তোমার উম্মতেরা কি কয়, নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি জানেন আমি দাওয়াত দিছি এরা কবুল করছে না, এরা আমি যাই নাই বলাতে আমার কিছু আসে যায় না, আপনারা কি মনে করে, আল্লাহ নিজে জানেন নবী দাওয়াত দিয়েছেন 950 বছর, আল্লাহ নিজে বলে দিয়েছেন এরা ঈমান আনবে না, আল্লাহ নিজে নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে এদেরকে ধ্বংস করছেন, কাজেই এরা যদি বলে কোন নবী যায় না এই কথায় নূহ নবীর কিছু আসে যায়, নূহ আলাইহিস সালাম বলবেন এদের কথায় আমার কিছু আসে যায় না, আপনি জানেন আমি দাওয়াত দিয়েছি এরা কবুল করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নূহ নবী তুমি যে দুনিয়াতে গিয়েছ আর দাওয়াত দিয়েছ এরা কবুল করে নাই, তোমার কোন সাক্ষী আছে, তোমার কি কোন সাক্ষী আছে। এখানে একটা কথা আগের থেকে আমাদের মনে থাকা দরকার, মানুষের আদালতে বিচার হওয়ার জন্য মামলার বাদীর পক্ষে সাক্ষী লাগে, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে কেন, মানুষ বিচারক নিজে দেখে না ঘটনা সত্যই ঘটেছিল কিনা, এই জন্য সাক্ষীর জবানবন্দি নিয়ে মানুষ বিচারকে ঘটনা সত্য না মিথ্যা যাচাই করতে চায়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন, আল্লাহ নিজেই দেখেন কোন জায়গায় কোন দিন কার দ্বারা কোন ঘটনা ঘটলো কিনা ঘটলো না আল্লাহ নিজেই দেখেন, এই জন্য আল্লাহ সাক্ষীর জবানবন্দির দ্বারা কি যাচাই করবেন, বুঝলেন কিনা দেখেন তো ব্যাপারটা। কিন্তু হাসানের মাঠে নূহ আলাইহিস সালাম যখন বলবেন আল্লাহ এরা অস্বীকার করলে আমার কিছু আসে যায় না, আপনি নিজে জানেন আমি দাওয়াত দিয়েছি, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন আপনার কি কোনো সাক্ষী আছে, আল্লাহর বিচারে সাক্ষী লাগে না তাইলে এখানে সাক্ষী তলব করবেন কেন, এর কারণ হইল আল্লাহ ফাক রব্বুল আলামিন জানেন নূহ আলাইহিস সালাম সাক্ষীটা পেশ করলেই বেঈমানেরা হাসরের মাঠে সাক্ষীদের সাথে একটা জেরা শুরু করে দেবে, এই জেরাটা যেখানে গিয়া নিষ্পত্তি হবে সেখানে গিয়া হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে একটা কথা সাব্যস্ত হবে, সেটা কি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত নবীর ঊর্ধ্বে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ অন্য সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই কথাটা হাশরের মাঠে প্রমাণ করার জন্য, এই কথাটা হাশরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন, ঘটনার সত্য মিথ্যা যাচাই করার জন্য নয়। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার সাক্ষী আছে, একটু করে দিন বলে কে কে তোমার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম এবং তার উম্মতেরা আমার সাক্ষী। এবার দেখেন তো আপনাদের নাম নূহ আলাইহিস সালামের সাক্ষীদের তালিকায় আছে কিনা। নূহ আলাইহিস সালাম বলবেন আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাক্ষী এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তখন আমার উম্মতদেরকে জিজ্ঞেস করবে তোমরা কি জানো এই ঘটনার ব্যাপার। রাসূল বলেন আমার উম্মতেরা বলবে আল্লাহ আমি আমরা সবাই সাক্ষী। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি। তখন তারা বলবে আল্লাহ এরা যে সাক্ষী দিল আমাদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, এদের বিরুদ্ধে আমাদের অনাস্থা। কি অনাস্থা? বলে আমরা যে যুগে দুনিয়াতে ছিলাম এই যুগে এরা জন্ম হয়েছে না, এদের এদের বাপদাদারও জন্ম হয়েছে না, এরা এদের বাপদাদাও দুনিয়াতে ছিল না। কাজী নূহ আলাইহিস সালাম আমাদের কাছে গেলেন কিনা, দাওয়াত দিলেন কিনা, এরা কিভাবে জানলো? কাজী এরা সাক্ষী দেওয়ার যোগ্য না। কথা বুঝলেন? আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ আপনাদের জিজ্ঞেস করবেন তোমরা কি তখন দুনিয়াতে উপস্থিত ছিলে? আমার উম্মতেরা বলবে না আমরা উপস্থিত ছিলাম না। আল্লাহ জিজ্ঞেস করবেন উপস্থিত না হইয়া কিভাবে সাক্ষী দিলে? তখন আমার উম্মতেরা বলবে হে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আপনি কুরআন নাযিল করেছিলেন, সেই কুরআনে আপনি বলে দিয়েছিলেন আমাদের নবী আপনার কুরআনে ভাইয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুতরাং আপনার কুরআন যদি সত্য হয় তা আমাদের নবীর শিক্ষা সত্য, আমাদের নবীর শিক্ষা যদি সত্য হয় তাহলে আমাদের সাক্ষী সত্য। তখন বেঈমানদের অনাস্থা বাতিল হয়ে যাবে, বেঈমানদের অনাস্থা বাতিল হয়ে যাবে। এই ঘটনাটা আপনাদেরকে এই জন্য শোনাইলাম, যাদেরকে দুনিয়াতে পাঠাইলেন নবী পাঠাইয়া 950 পর্যন্ত দাওয়াত দেওয়াইলেন, তারপরেও কবুল করল না। এরা যদি হাশরের মাঠে বলে যা যখন দেখবে যে জাহান্নামে যাইতে হয়, তখন যদি বলে কোন নবী আমাদের কাছে যান নাই, এবার বলুন এদেরকে দুনিয়াতে পাঠাইয়া সময় না কাটাইয়া আগেই যদি জাহান্নামে দিয়া দিতেন আর বলতেন আমি জানি দুনিয়াতে গেলে তোমরা কি করবা, এরা কি মানতে রাজি হইতো? দুনিয়াতে আসলো 950 পর্যন্ত নবীর দাওয়াত ছাইল, কবুল করল না, এরপরেও কয় আমি জাহান্নামের যোগ্য না, আমি কোনো ভাব করছি না। তারে যদি দুনিয়াতে পাঠাইবার আগেই আল্লাহ জাহান্নামে দিতেন, আল্লাহর কাছে জানতে চাইতো কিনা আল্লাহ কোন অপরাধে জাহান্নামী হইলাম? তখন যদি আল্লাহ বলতেন আমি জানি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবী পাঠাইলে 950 পর্যন্ত দাওয়াত দিল, তোমরা ইমান আনবে না, এই জন্য খামোখা দুনিয়াতে পাঠাইয়া সময় নষ্ট করলাম না, আমার অগ্রিম জানা ফলাফল মতে জাহান্নামে দিয়া দিলাম, মানতে রাজি হইতো? এই জন্য হাশরের মাঠে কোন জাহান্নামী যেন আল্লাহকে এই কথা বলতে না পারে আমি তো বুঝলাম না কোন কোন অপরাধে আমি জাহান্নামী হইলাম, এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাই, তোমার আমলের দ্বারা তুমি নিজে বুঝে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এখন বুঝলেন কিনা আল্লাহ কেন মানুষকে গোলামি করার ক্ষমতা দিছেন, অবাধ্য চলার ক্ষমতা দিছেন? পরীক্ষার জন্য, বুঝলেন কিনা? পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করব, তোমার মনে চাইবে গুনার মজার লোভে তুমি গুনাহ করতে, আমার বিধান বলবে গুনাহ করলে জাহান্নামে যাইতে হবে, এখানে হবে তোমার পরীক্ষা। তুমি যদি মনের গুনার মজার লোভের কারণে গুনাহ করতে করতে মরো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি জাহান্নামের যোগ্য, তুমি জান্নাতের যোগ্য নও। আর তুমি প্রথম জীবনে গুনাহ করলেও কোন নবী অথবা নাইবে নবীর মুখে জাহান্নামের বিবরণ শুনলে, পরকালের বিবরণ শুনলে, আল্লাহর শাস্তির বিবরণ শুনলে তোমার অন্তরে যদি ভয় আসে আর আল্লাহর আযাব গজবের ভয়ে তওবা করিয়া যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো, বাকি জীবন যদি তুমি গুনার পথে না যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, তুমিও আমার পরীক্ষায় পাস, তোমাকেও জান্নাতে পাবো। এতক্ষণে বুঝলেন কিনা আসমান জমিনের সবকিছু আল্লাহর গোলামি করে, ইচ্ছা হয় না বাধ্য হইয়া মানুষকে আল্লাহর গোলামি করার জন্য বাধ্য করে দিলেন না কেন? এতক্ষণের কথা বুঝলে তো এই কথা, এই প্রশ্নের জবাবটা না বুঝার কথা নয়। আসমান জমিনের সবকিছু আল্লাহর গোলামি করে, সূরা তোহার সাত নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে, সবগুলির মালিক আমি আল্লাহ, সবগুলি আমার গোলাম, সবগুলি আমার গোলামি করে, সবগুলি আমার বাধ্য হইয়া চলে, বিন্দু মাত্র ব্যতিক্রম আমার কোন গোলাম করে না। মানব দানব দুই জাতি কেন করে? এদেরকে উল্টা পাল্টা করার ক্ষমতা দান করেছি। কেন ক্ষমতা দান করলাম? পরীক্ষা করার জন্য। পরীক্ষার কি দরকার? আমি তো আগেই জানি আমার দরকার না পরীক্ষার, তোমার দরকার পরীক্ষার। তোমার কার্যকলাপের দ্বারা তুমি যেন বুঝে নিতে পারো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এবার একটা উদাহরণ শুনেন, একদল ছাত্র পরীক্ষার হলে দুনিয়াতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেল, প্রশ্নপত্র যখন তার হাতে দেওয়া হইল, সবগুলি ছাত্রই প্রশ্নের জবাব লিখতে পারে না কিছু ছাত্র লিখতে পারে না? যে সমস্ত ছাত্ররা প্রশ্নের জবাব লিখতে পারতেছে না পরীক্ষার হলে বসে বসে, এরা পাস না ফেল ফল ঘোষণার পরে জানবে না পরীক্ষার হলে বসে বসে মনে মনে টের পায়? বলেন টের পায়? ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলেন, তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য হাসরের মাঠে দাঁড়িয়ে টের বুঝতে হবে না, দুনিয়ার জীবনে তোমার আমলের দিকে চাইলেই তুমি টের পাওয়ার কথা। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, আমল ভালো যার মরণ ভালো তার, মরণ ভালো যার হাসর ভালো তার, আমল খারাপ যার মরণ খারাপ তার, মরণ খারাপ যার হাসর খারাপ তার। এই পর্যন্ত কথা বুঝে থাকলে আমি যদি আমার মনকে জিজ্ঞাসা করি, তুমি আল্লাহর গোলামি করো না মনের গোলামি করো? মন যদি জবাব দেয় না তো আল্লাহর গোলামি করবো কেন? আমি নিজেই মনি, আমি আমার ইচ্ছা মতো চলি, তাহলে বুঝতে হবে আল্লাহর পরীক্ষায় আমি পাশ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়াল। এখন আরেকটা কথা বুঝেন, দুনিয়ার কোন পরীক্ষার হলে পরীক্ষার্থীরা যদি প্রশ্নের জবাব লিখতে না পারে, যতই মনে মনে টের ফাটলা কেন আমি ফেল করব, আমি ফেল করব, আমি ফেল করব, এক্সামিনার তারে কোন রকমের হেল্প করে না, নিয়ম আছে হেল্প করার, এই তুই লেখস না কেন, স্যার প্রশ্নের জবাব পারি না, প্রশ্নের জবাব পারস না এইভাবে লেখ, এমন কোন নিয়ম আছে দুনিয়া? পরীক্ষার হলের ভিতরে পরীক্ষার্থীকে প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার কোন নিয়ম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়াল। যে সমস্ত বান্দারা দুনিয়াতে গুনার পথে জীবন যাপন করতেছে, এদেরকে প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই দৃষ্টিকোণ থেকে মানুষের পরীক্ষাটা সহজ না আল্লাহর পরীক্ষাটা সহজ? মানুষ এক্সামিনারে তো পরীক্ষার হলের ভিতরে ছাত্রদের প্রশ্নের জবাব দিতে না পারলেও শিখাইয়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা পরীক্ষার হল, এখানে থাকা অবস্থায় সবগুলি পরীক্ষার্থী মানুষ কোনভাবে জীবন যাপন করলে আল্লাহর পরীক্ষায় পাশ করবে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। এরপরেও মানুষ ফেল করে কিনা, পরীক্ষার হলের ভিতরে কিভাবে জীবন যাপন করলে আমি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারবো, কিভাবে জীবন যাপন করলে আমি অতীত জীবনের পাপের শাস্তি থেকে রেহাই পাইব, কিভাবে জীবন যাপন করলে ভবিষ্যতে আমি জান্নাতের অধিকারী হইব, সবগুলি হাতে করায় করায় গণ্ডায় শিক্ষা দেওয়া সত্ত্বেও দুনিয়ার বেশিরভাগ মানুষ পাশ করার পথে জীবন যাপন না করিয়া ফেল করার পথে জীবন যাপন করে কেন? দুইটা জিনিসের গোলামি করিয়া। কতটা জিনিসের? দুইটা জিনিসের গোলামি করিয়া। ওই মালিক চিনে না, মালিকের গোলামি করে না, করে দুইটা জিনিসের গোলামি, একটা হইল নফসের গোলামি আর একটা হইল শয়তানের গোলামি। কতটা জিনিসের গোলামি করিয়া মানুষ পরীক্ষা ফেল করে প্রশ্নের জবাব না জানার কারণে, না শিখাইয়া দেওয়া সত্ত্বেও পরীক্ষার হলের ভিতরে প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়া সত্ত্বেও দুনিয়াতে বেশিরভাগ মানুষ পরীক্ষার ফেল করে, পরীক্ষাতে ফেল করে মালিকের গুলামি না করিয়া দুই জিনিসের গুলামি করার কারণে, একটার নাম নস আর একটার নাম শয়তান। আপনাদের বোঝা দরকার শয়তান বেশি শক্তিশালী না নফস বেশি শক্তিশালী। শয়তানের ক্ষমতা আছে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার। যদি মানুষ নিজের ইচ্ছায় কোনো গুনাহ না করে, শয়তানের বাপদাদা সদ্য গোষ্ঠীরও ক্ষমতা নাই একটা মানুষকে পাপ করাইবার। শয়তানে কোনো মানুষকে গুনাহ করানির ক্ষমতা রাখে না, শুধু কুমন্ত্রণা দেবার ক্ষমতা রাখে। কুমন্ত্রণা কি? নামাজের সময় আসলে মনে জাগাইয়া দিবে, এখন নামাজে যাইও না, ঘুমের মজা নষ্ট হবে। নামাজের সময় আসলে ফজরের সময় এমন কথা মনে জাগে কিনা? আমার তো জাগে, আপনার জাগে কিনা? এবার বলুন, আমার কথা বুঝে থাকলে কে জাগায়? এটার নাম ওই শয়তানের কুমন্ত্রণা। জোহরের নামাজের সময় আসলে শয়তানে মনে জাগাইয়া দিবে, এখন নামাজে গেলে দোকান বন্ধ করতে হবে, বেচা কিনা কম হবে। এখন নামাজে গেলে খেলাধুলার মজা নষ্ট হবে। এখন নামাজে গেলে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবের মজা নষ্ট হবে। এখন নামাজে যাইও না। যে কোনো সওয়াবের কাজের সুযোগ আসলে সময় নষ্ট হবে, কষ্ট হবে, পয়সা খরচ হবে, করিও না এমন কথা মনে জাগে, এটা শয়তান জাগাইয়া দেয়, এর নাম শয়তানের কুমন্ত্রণা। আর যে কোনো গুনার কাজের সুযোগ আসলে এটা করো, বড় মজা হবে, বড় আনন্দ হবে, এই কথাটা মনে জাগাইয়া দেয় শয়তান। শয়তান এই কথাগুলি এইভাবে মানুষের অন্তরে জাগাইয়া দেওয়ার নাম শয়তানের কুমন্ত্রণা। কিয়ামতের দিন একদল মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবেন, গুনাহ করলে কেন? বলবে, আল্লাহ আমি তো গুনাহ করছি না, আমারে গুনাহ করাইছে শয়তান, এরে ধরো। শয়তান রে ধরো, আমারে গুনাহ করাইলো কেন? আল্লাহ শয়তান রে জিজ্ঞেস করবেন, এই শয়তান তুই আমার বন্ধারে গুনাহ করাইলে কেন? শয়তানে কইব, আল্লাহ আমি গুনাহ করাইছি কি না করাইছি না একটু পরে বলবো, আগে জিজ্ঞেস করুন আপনার ফাফিষ্ট বন্ধারে আমারে দুনিয়ার জীবনে দেখছে কিনা কোনোদিন। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুই শয়তান দেখছস কোনোদিন? কইব, না দেখছি না। তখন শয়তান কইব, আল্লাহ এখন দয়া করে জিজ্ঞেস করুন, আমারে কোনোদিন দেখলই না, এর মানে হইল আমি কোনোদিন তার সামনেই গেলাম না, তার গুনাহ করাইলাম কিভাবে? আল্লাহ জিজ্ঞেস করবেন, তুই বললে তুই শয়তান দেখছস না, তাহলে তো শয়তান তোর কাছেই আসলো না, তাহলে শয়তান তোরে গুনাহ করাইলো কেমনে? কইব, আল্লাহ হে আমার কাছে আসে নাই, দূরের থেকে আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিছে, দূরের থেকে আমার মনে কুমন্ত্রণা দিছে। তখন শয়তান বলবে, ও আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইবার সময় আমি নিজে তোমাকে বলিয়া গেলাম যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আমি কুমন্ত্রণা দেব, এর বেশি তো ক্ষমতাই নাই আমার, আমি তো এদের সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা আদমকে দুনিয়াতে পাঠাইবার সময় আমি তোমাকে বলেছিলাম প্রতিটি আদম সন্তানের মনে কুমন্ত্রণা দিব, হে আজকে কি কয়? আমি তো শুরুতেই বলেছি আমি কুমন্ত্রণা দিব, পাপিষ্টটারে শুধু জিজ্ঞেস করো আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন, আমি তো ঘাড়ে ধরি নাই তাকে গ্রহণ করার জন্য। এবার বুঝে থাকলে বলেন শয়তানের ঘটনাটা হাসরের মাঠে বুঝে থাকলে বলেন, শয়তান খুব ক্ষমতাশালী না অত্যন্ত দুর্বল? ক্ষমতাশালী নয় কেমনে? আমাকে একটা পাপ করাইতে পারে না শয়তান, শুধু কি করতে পারে? কুমন্ত্রণা দিতে পারে। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার সবচেয়ে বড় সহজ ব্যবস্থা আল্লাহ যেটা দিছেন, এটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার সবচেয়ে সহজ ব্যবস্থা, পৃথিবীর বিখ্যাত ওলি আল্লামা ইমাম গাজালী রহমাতুল্লাহি আলাইহি এক কিতাবে লেখেন, শয়তান হইল কোন মালিকের পালা কুকুরের মতো। মালিকে যে কুকুর ফালে, পালা কুকুর ট্রেনিং প্রাপ্ত কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে যদি কারো বিরুদ্ধে মালিকে লেলাইয়া দেয়, সে নিজে কি এই কুকুরের হামলা থেকে রেহাই পাইতে পারে? পারে? পারে। কিন্তু যার বিরুদ্ধে লেলাইয়া দিল সে যদি মালিককে বলে, বাবা তোমার কুত্তা সামলাও, মালিকে যদি কুত্তারে ফিরাইয়া লয়, কুত্তায় কি আর ওই লোকটারে কিছু করতে পারে? ইমাম গাজালি লেখেন, শয়তান হইল মালিকের লেলাইয়া দেওয়া কুকুর। শয়তান হইল মালিকের লেলাইয়া দেওয়া কুকুর। লেলাইয়া দিল কেন? লেলাইয়া দিছই তোমার গুনার মজা বুঝাই তো, গুনার মজা যদি বুঝোই না তাহলে পরীক্ষা দিবা কেমনি, আর পরীক্ষাই যদি দেও না তাহলে ফাঁস করবা কেমনি, আর ফাঁস হই যদি করো না তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাইবা কিভাবে? কথা বুঝতে পারতেছেন আপনারা? শয়তান হইল মালিকের লেলাইয়া দেওয়া কুকুর। শয়তানের কুমন্ত্রণার জাল তোমার চতুর্দিক থেকে বিস্তার করা থাকবে। বাঁচতে চাও মালিককে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মালিক তোমার কুত্তা সামলাও। সুতরাং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা সহজ। মানুষ পরীক্ষার হলের ভিতরে প্রশ্নের জবাব শিক্ষা দেওয়া সত্ত্বেও সেই প্রশ্নের জবাব লিখতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না। যে দুইটা জিনিসের কারণে, একটা শয়তান গেল আর একটা নফস। এখন বুঝার ব্যাপার, নফস কি জিনিস? নফস আরবি ভাষায় কোরআনের ভাষায় বলে, বাংলা ভাষায় এইটার অর্থ হইল মন। আপনারা এখানে বসেছেন মনের ইচ্ছায় অনিচ্ছায়, এই ইচ্ছা শক্তি যে মানুষের মধ্যে আছে এটার নাম হইল মন, ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি মানুষের মধ্যে থাকে যতক্ষণ একটা জিন্দা মানুষ সচেতন থাকে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ইচ্ছা শক্তি থাকে। মানুষ মরিয়া গেলেও তার ইচ্ছা শক্তি থাকে না, ঘুমাইয়া গেলেও তার ইচ্ছা শক্তি থাকে না, অচেতন হইয়া গেলেও তার ইচ্ছা শক্তি থাকে না। আপনারা যখন ঘুমাইয়া থাকেন খুব নাক দেখাইয়া ঘুমাইতেছেন, তখনও কি ইচ্ছা হয় কিছু খাইবার? তাহলে ঘুমের মধ্যে ইচ্ছা শক্তি থাকে? যে জিনিসটা জাগলে পরে আসে ঘুমাইলে পরে থাকে না, ওই জিনিসটার নাম নফস। এবার শুনলেন কি না? নফস, দেখেন জিনিসটার নাম নফস, যার নাম মন। আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি কসম খাইয়া মানুষের নফসের কথা বলছেন, মানুষের নফস চিনাইয়া দিচ্ছেন মানুষকে। এই নফস শয়তান থেকে শক্তিশালী শত্রু তোমার, এই নফসের গোলামি করলে তুমি আমি আল্লাহর পরীক্ষায় ফেল করতে হবে। দেখেন আল্লাহ কিভাবে কসম খাইয়া বুঝাইছেন। আল্লাহ বলেন وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। আল্লাহ বলেন আমি সূর্যের কসম খাই, রৌদ্রের কসম খাই, আমি চন্দ্রের কসম খাই, চন্দনীর কসম খাই, আমি দিনের কসম খাই, দিনের আলোর কসম খাই, আমি রাতের কসম খাই, রাতের অন্ধকারের কসম খাই, আমি আসমানের কসম খাই, আসমান সৃষ্টি করার কসম খাই, জমিনের কসম খাই, জমিনকে সমতল করার কসম খাই, তোমাদের নফসের কসম খাই। কসম খাইলেন, কসম খাই একটা কথা তো বলতে হবে, কথা সামনে আসতেছে, কথাটা কি? একটা কথা বলার জন্য আল্লাহ এতগুলি কসম খাইছেন, সর্বশেষে কসম খাইছেন তোমাদের নফসের কসম, তোমাদের নফসকে তোমাদের উপযোগী করার কসম। নফস মানুষেরও আছে ইচ্ছা শক্তি, নফস হায়ওয়ান জানোয়ারেরও আছে। কোন হায়ওয়ান জানোয়ার যদি আপনার হাতের কলা নিয়ে খাইয়া ফেলে অনিচ্ছায় ইচ্ছায়, নফস ফিরিস্তারও আছে। কোন ফিরিস্তা যদি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রহমত নিয়ে আসে অনিচ্ছায় না ইচ্ছায়, বুঝে থাকলে বলেন ফিরিস্তার ইচ্ছা শক্তি আছে কিনা, হায়ওয়ান জানোয়ারের ইচ্ছা শক্তি আছে কিনা, মানুষেরও ইচ্ছা শক্তি আছে কিনা। ইচ্ছা শক্তিটার নাম ওই নফস, কিন্তু ফিরিস্তার নফস একরকম, জানোয়ারের নফস আরেক রকম, মানুষের নফস ভিন্ন রকম। চিনতে পারলে বুঝবেন আপনার নফসটা আপনার কত বড় শত্রু, যেই শত্রু পরীক্ষার হলের ভিতরে জবাব শিক্ষা দেওয়া সত্ত্বেও আপনি পরীক্ষার জবাব দিয়া জান্নাতের যোগ্য হইতে রাজি না। ফিরিস্তার নফসটা এরকম, গুনার কাজ করলে কি মজা হয় বুঝেই না, কি মজা হয় বুঝে না, শুধু গুনার কাজ করলে কি সাজা হবে ওইটা বুঝে। ফিরিস্তার মনে বুঝে আসে না কোন মজায় মানুষ মানুষের ঘৃণা করে, ফিরিস্তার মনে বুঝে আসে না কোন মজায় মানুষে চুরি করে, ফিরিস্তার মনে বুঝে আসে না কোন মানুষে কোন মজায় মানুষে মস্তানি করে, শুধু সাজাটা বুঝে। নমাজ না পড়লে কি সাজা হবে তোমার, ফিরিস্তায় বুঝে। জিনা করলে কি সাজা হবে তোমার, ফিরিস্তা বুঝে। চুরি করলে কি সাজা হবে তোমার, ফিরিস্তা বুঝে। সুতরাং ফিরিস্তার নসের মধ্যে আল্লাহ যে ক্ষমতাটা দিছেন সেটা হইল শুধু গুনার কাজের সাজা বুঝে, মজা বুঝে না। এই কারণে সারা জীবন বর গুনা না করলে ফিরিস্তার কোনো পুরস্কার নাই। কেন? গুনার মজা বুঝো না, তুমি গুনা না করলে কোনো পুরস্কার নাই। কথাটা বুঝলেন কিনা আপনারা? তাহলে আল্লাহর কাছে গুনা সারিয়া পুরস্কার পাওয়া যায়, গুনার মজা না বুঝলে, গুনার মজা বুঝলে? ফিরিস্তা যেহেতু গুনার মজাই বুঝে না, এই জন্য গুনা না করিয়াও কোনো পুরস্কার পায় না। ফিরিস্তার নফসের এই হইল নেচার, এই হইল স্বভাব। পক্ষান্তরে জানোয়ারের নফস এর সম্পূর্ণ বিপরীত। জানোয়ারের নফসে প্রত্যেকটা গুনার কাজের মজা বুঝে, আরেকজনের মাল কাড়াকাড়ি করিয়া নিয়ে খাইয়া ফেললে কি মজা হবে বুঝে না? বুঝে না? তাহলে আরেকজনের মাল কাড়াকাড়ি করিয়া নিয়ে খাইয়া ফেলা, এটা কি, এটা কি বালা কাজ না খারাপ কাজ? এটার মজাটা বুঝে কিনা? বুঝে না? বিয়া সারা মিলা মিশা করলে কি মজা হবে কুকুরে বুঝে না? না বুঝে না? বুঝে। কিন্তু বিয়া সারা মিলা মিশা করলে কি শাস্তি হবে আল্লাহর দরবারে, বুঝার কোন যোগ্যতাই নাই কুত্তার। বুঝে থাকলে বলেন হায়ওয়ান জানোয়ারেরা গুনার কাজের মজা বুঝে কিনা? বুঝে, কিন্তু সাজা বুঝে না। এই জন্য সারা জীবন বর গুনার কাজ করলেও হায়ওয়ান জানোয়ারের জাহান্নামে কোনো সাজা হবে না। দুই দলের নস চিনলেন, ফিরিস্তার নস কেমন, গুনার সাজা বুঝে, মজা বুঝে না, এই জন্য জীবনে কোনোদিন গুনা না করিয়াও পুরস্কার পায় না। আর হায়ওয়ান জানোয়ারের নস কেমন, গুনার মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, এই জন্য যত গুনার কাম জানোয়ারে করে এর জন্য জাহান্নামের সাজা ভোগ করতে হবে না। সুরায়ে শামসের মধ্যে আল্লাহ ওয়াস শামসি এক নম্বর কসম, ওয়া দুহাহা দুই নম্বর কসম, ওয়াল কামারি তিন নম্বর কসম, ইজা তালাহা সাত নম্বর কসম, ওয়ান নাহারি পাঁচ নম্বর কসম, ইজা জাল্লাহা ছয় নম্বর কসম, ওয়াল লাইলি সাত নম্বর কসম, ইজা ইয়াকশাহা আট নম্বর কসম, ওয়াস সামাই নয় নম্বর কসম, ইজা বানাহা আট দশ নম্বর কসম, ওয়াল আরদি এগারো নম্বর কসম, আর ওয়ামা তোহাহা বারো নম্বর কসম, ওয়া নাফসিন তেরো নম্বর কসম, ওয়ামা সাওয়াহা চোদ্দ নম্বর কসম খাইয়া বলেন মানুষের অন্তরের মধ্যে, মানুষের নফসের মধ্যে, মানুষের মনের মধ্যে গুনার মজা বুঝারও যোগ্যতা দান করেছি, সাজা বুঝারও যোগ্যতা দান করেছি। এটার নাম মানুষের নফস। মানুষের মনে গুনা করলে কি মজা হবে সেটাও বুঝে, মানুষের মনে গুনা করলে কি সাজা হবে সেটাও বুঝে। কেন? আল্লাহ বলেন এইখানেই তোমার পরীক্ষা, এই জন্য আসমান জমিনের সবকিছু আমার গোলামি করে বাধ্য হইয়া, কিন্তু তোমরা গোলামি করবা নিজের ইচ্ছায়, বাধ্য হইয়া নয়। এই জন্য তোমার নফসের মধ্যে গুনার মজা বোঝারও যোগ্যতা দান করেছি, তোমার নফসের মধ্যে গুনার সাজা বোঝারও যোগ্যতা দান করেছি, এখানে হবে তোমার পরীক্ষা। যদি গুনার মজার লোভে গুনা করতে করতে মরো, প্রমাণ হয়ে যাবে তুমি জান্নাতের যোগ্য নও, তুমি জাহান্নামের যোগ্য। আর জাহান্নামের শাস্তির ভয়ে যদি গুনার মজার লোভ ছাড়িয়া আমি আল্লাহর বন্দেগী করতে করতে মর, তোমার আমল প্রমাণ করে দিবে তুমি জান্নাতের যোগ্য। এতক্ষণে বুঝলেন কিনা? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা জীব জানোয়ার কীট পতঙ্গ সবকিছু আল্লাহর গোলামি করে বাধ্য হইয়া, মানুষকে আল্লাহর গোলামি করতে বাধ্য করা হইল না কেন? এই দীর্ঘ কথা বুঝে থাকলে এবার বলেন তো আমরা কতজন আল্লাহর পরীক্ষাত ফাঁস করে জীবন যাপন করতেছি? তাহলে সারা জীবন তফসির শোনার সার্থকতা কি? সারা জীবন ওয়াজ শোনার সার্থকতা কি? সারা জীবন বর মুসলমান দাবি করার সার্থকতা কি? সারা জীবন বর মুসলমান সমাজে বসবাস করার সার্থকতা কি? কচু গাছ চিনেন আপনারা? কচু গাছ, একটা কচু গাছের মধ্যে যদি বদনা দিয়া ফানি ডালেন, এক বদনা দুই বদনা তিন বদনা চার বদনা পাঁচ বদনা ফানি ডাললে পরে ওই পাতাটা ভিজে, বিজে বিজে না, যারা এই সমস্ত কথা শুনিয়া, কোরআনের কথা শুনিয়া, জান্নাতের কথা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া, মানুষের জীবনের পরীক্ষাটা কি বুঝিয়া, মানুষের নফসের নেচার কি বুঝিয়া, যদি নফসের গুলামি করে জাহান্নামে যাইতে হবে, যদি আল্লাহকে মালিক মনে করিয়া আল্লাহর গুলামি করে জান্নাতে যাইতে পারবে, এই কথা বুঝার পরেও যার মনে চায় না নামাজ পড়তে, যার মনে চায় না রোজা রাখতে, যার মনে চায় না হালাল পথে চলতে, যার মনে চায় না গুনার কাজ ছাড়তে, যার মনে চায় না সুদ ছাড়তে, যার মনে চায় না গুড় ছাড়তে, যার মনকে বাধ্য করতে পারে না মদ ছাড়তে, যার মনকে বাধ্য করতে পারে না গাঞ্জা ছাড়তে, এই লোকটার অন্তর কসুফাতার মতো, এটার অন্তর কসুফাতার মতো। এবার বলেন কাঁঠাল পাতা চিনেন? কাঁঠাল পাতা চিনেন? এক বিন্দু বৃষ্টি পড়লে অন্যদিকে যায় না, এই পাতা ভিজিয়া যায়, আরেক বিন্দু পড়লে আরো ভিজে, আরেক বিন্দু পড়লে আরো ভিজে, আরেক বিন্দু পড়লে আরো ভিজে। সুতরাং আরেক দৃষ্টিকোণ থেকে মানুষের মনটা হইল ক্ষেতের মতো, ক্ষেত যদি মাটির হয় তাহলে বৃষ্টির দ্বারা এই ক্ষেত ফসল ফলার যোগ্য হয়, ঠিক তেমনি ভাবে যার মনের মধ্যে আল্লাহর গজবের ভয় হয়, এই মন আল্লাহর কোরআনের কথা শুনলে আল্লাহর গোলামি করার যোগ্য হয়। যার ক্ষেত মাটির দ্বারা নয়, যার ক্ষেত পাথরের ক্ষেত, আস্তায় এক ক্ষেতে এক পাথর, এই পাথরের ক্ষেতের মধ্যে যেমন ভাবে বৎসরের পর বৎসর বৃষ্টি হইতে থাকলেও এই ক্ষেত কোনোদিন ফসল ফলার যোগ্য হয় না, ঠিক তেমনি ভাবে সারা জীবন ভর কোরআনের কথা শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহ যে মালিক এই কথা বুঝে, আমি যে মালিক না আমি যে গুলাম এই কথা বুঝার পরও যার মন তৈয়ার হয় না আল্লাহর গুলামি করার জন্য, তার মন নামের ক্ষেতটা মাটির তৈরি নয়, পাথরের তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতর তো তোমার মনের চেয়ে ভালো, অনেক ফাতর আছে, এই ফাতর থেকে ও পানি বাইর হয়। তফসিরের কিতাবে হযরত মূসা আলাইহিস সালামের জমানার, হযরত মূসা আলাইহিস সালামের জমানার একটা ফাতরের ঘটনা আছে। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যান, দেখেন একটা ফাতরে কান্দে, আর কান্দার কারণে ফাতরের ভিতর থেকে পানি বাইর হয়। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই ফাতর তুই কান্দোস কেন? আপনি আল্লাহর পয়গাম্বর জানেন না, আল্লাহ ঘোষণা দিয়েছেন জাহান্নামের লাকড়ি হবে একদল মানুষ আর কতগুলি পাথর, জাহান্নামের লাকড়ি হবে একদল কতগুলি মানুষ আর কতগুলি পাথর। আমি সেই বয়ে কান্দি, কতগুলি পাথর যে আল্লাহ বলেছেন, কোন পাথর তো নাম বলেননি, আমি পাথরটাকেও যদি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেন সেই বয়ে কান্দি। আল্লাহর মেহরবানিতে আপনি যখন এই রাস্তায় আসলেন আর আমাকে কান্দা অবস্থায় পাইলেন আর জিজ্ঞাসাও করলেন, তাহলে একটু দয়া করুন আমাকে, আল্লাহর কাছে দোয়া করে দিন আল্লাহ আমি পাথরটাকে যেন জাহান্নামের লাকড়ি না বানায়। সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার এই পাথরটারে জাহান্নামের লাকড়ি বানায় না। আল্লাহ বলেন, মূসা নবী তোমার দোয়া কবুল, এই পাথরটারে এত কান্দা যেহেতু কান্দে আমার জাহান্নামের ভয়ে, এরে জাহান্নামের লাকড়ি বানাই দাও। অথচ আপনারা জানেন পাথর জাহান্নামে গেলে তার কোনো কষ্ট হবে না, এটা লাকড়ি হবে, লাকড়ি। আর মানুষকে জাহান্নামে দেওয়া হবে শাস্তির জন্য, পাথর জাহান্নামে দেওয়া হবে জ্বালানির জন্য, আর মানুষ জাহান্নামে দেওয়া হবে শাস্তির জন্য, পাথরকে জাহান্নামে শাস্তির জন্য দেওয়া হবে না। এর পরও এই পাথর এত কান্দা কানলো, নবীর দ্বারা দোয়া করে ইয়া জাহান্নাম থেকে রেহাই পাইল। মূসা নবী চলে গেলেন, কিছুক্ষণ পরে আবার সেই রাস্তা দিয়ে আসলেন, এই দেখেন এই ভাতটা এখনো কান্দে। মূসা নবী জিজ্ঞেস করেন, এই ভাতর তুই এখন কান্দস কেন? তোরে তো আল্লাহ রেহাই দিছেন, তোরে তো আল্লাহ ওয়াদা দিছেন জাহান্নামের লাকড়ি বানাইবেন না। ভাতরে কয়, মূসা নবী যে কান্দার কারণে জাহান্নামের লাকড়ি হইব না বলে আল্লাহর ওয়াদা পাইছি, যে কান্দার কারণে জাহান্নাম থেকে রেহাই পাইছি, এই কান্দা ছাড়তে পারি না। এই কারণে আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, হে ওই সমস্ত মানুষ যারা কোরআনের কথা শুনলেও তোমাদের অন্তর গলে না, তোমাদের অন্তর পাথরের চেয়েও আরো শক্ত, পাথর তোমাদের চেয়ে ভালো, পাথরও আল্লাহর গজবের ভয়ে কান্দে, আর তোমাদের অন্তর মালিককে চিনার পরে, মালিককে বুঝার পরে, পরীক্ষার হলের ভিতরে প্রশ্নের জবাব শিক্ষা দেওয়ার পরেও তোমাদের অন্তর বিগলিত হয় না, জাহান্নামের ভয়ে তোমাদের অন্তর কান্দে না, যাদের কান্দে না আল্লাহ বলেন এদের অন্তর পাথরের চেয়েও শক্ত। কোরআন বুঝার পরে, মালিক চিনার পরে যদি আমার মনটা তৈয়ার হয় যে এই মালিকের গোলামি করা দরকার, জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাত লাভ করতে হইলে, তাহলে আমার অন্তর পাথরের চেয়ে শক্ত নয়, আমার অন্তর জমিনের মতো নরম, আমার এই অন্তরে আখেরাতের জান্নাতের ফসল ফলবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের অন্তরটাকে ফসল ফলাবার মতো এইরকম উপযোগী অন্তর বানাইবার তৌফিক দান করে দিন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকাল্লাহু আহসান আল-জাযা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রাণপ্রিয় দীনদার ভাইরা, এরকম আমরা আজকে আমাদের প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেবের মূল্যবান তাফসীর শুনলাম। যে তাফসীর আজকে শুনলাম আল্লাহ পাকের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, আমাদের ইনশাআল্লাহ এরপরে দোয়া হবে, তারপরে